السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك في النار هم فيها خالدون. الله رب العالمين সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াতের পথ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে সুদ সম্পর্কে। সুদ, যাকে আরবি ভাষায় রেবা বলা হয়, সুদের সম্পর্ক অর্থনীতির সাথে। ইসলাম একটি এমন জীবন বিধান যাতে রয়েছে সার্বিক সমস্যার সমাধান, সার্বিক সমস্যার সমাধান রয়েছে। ইসলামের সম্পর্ক অন্য অন্য ধর্মের মতো শুধু এবাদত খানা উপাসনালয়ের সাথে নয়, যেমন ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধর্মের সম্পর্ক শুধু মন্দির আর গির্জা এবং তাদের উপাসনালয়ের সাথে। তারপরে তারা তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, তাদের অন্য অন্য সামাজিক জীবনে সব ক্ষেত্রে তারা স্বাধীন, এবং তাদের দিনের সাথে আল্লাহর সাথে এমন কোন সম্পর্ক নেই জীবনের অন্য অন্য ক্ষেত্রে আধ্যাত্মিক জীবন ছাড়া। আর সেটিও ভ্রান্ত, আধ্যাত্মিক জীবনও যে আল্লাহর সাথে ধর্মের সাথে সম্পর্ক সেটিও ভ্রান্ত পথে। কিন্তু ইসলাম যেহেতু আল্লাহ প্রদত্ত দিন এবং পূর্ণাঙ্গ দিন এবং সর্বশেষ দিন, কেয়ামত পর্যন্ত যেই দিন কায়েম থাকবে আল্লাহর আদেশে, এবং যেই দিন জয়ী থাকবে ইনশা আল্লাহ তাআলা, এবং যেই দিন কিয়ামত পর্যন্ত যত রকমের সমস্যায় আসুক না কেন সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম, সুতরাং সেই দিনে রয়েছে সমস্ত রকমের বিধিবিধান যেসবের প্রয়োজন রয়েছে মানব জাতির। সুতরাং অর্থনীতিতেও মুসলিম হতে হবে, যেমন আপনাকে আপনার ব্যক্তি জীবনে মুসলিম হতে হবে, পারিবারিক জীবনে মুসলিম হতে হবে, সামাজিক জীবনে মুসলিম হতে হবে, অর্থনীতিতেও মুসলিম হইতে হবে। সুতরাং হালাল হারাম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বর্ণনা করেছেন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন হালাল এবং হারামকে, তা খেয়াল করে আমাদের জীবন যাপন করতে হবে। হালাল পথে আমাদের জীবন যাপন করতে হবে, হালাল রেজেক আমাদেরকে গ্রহণ করতে হবে, আর হারাম রেজেক থেকে, হারাম পথ থেকে, হারাম অর্থ উপার্জন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, না হলে আমাদের এবাদত কবুল হবে না। এবাদত কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হালাল রেজেক ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সুর সম্পর্কে বিস্তারিত আলোচনা আল কোরআনে করেছেন, এবং বাকি যে সুদের বিধি বিধান এ সম্পর্কে আলোচনা রয়েছে পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে, যে কোনো হাদিসের কিতাবাদিতে। সুদ সম্পর্কে আমরা প্রথম দিকে আয়াতগুলি নিয়ে আলোচনা করব, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব, আর আজকে সুদে জর্জরিত আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, সারা বিশ্বের অর্থনীতি, ব্যক্তি হিসাবে ব্যক্তি জীবনে মানুষের এক অপরের সাথে সুদী কারোবার, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আজকে বিশেষভাবে যে সুদী সিস্টেম, সুদী ব্যাংক, সুদী অর্থনীতি যার ওপর সারা বিশ্ব আজকে চলতে আছে, সে সম্পর্কে ইশারা ইঙ্গিত করব, যার কারণে আজকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিনের আজাব এবং বিপদ আফদ আসছে। আর বড়ই দুঃখের বিষয় যে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা যে সুদী নিজাম, সুদী সিস্টেম তৈরি করে দিয়েছিল, সুদী ব্যাংক তৈরি করে দিয়েছিল, সেগুলোকে মুসলিমরা এবং মুসলিম নেতৃস্থানীয়রা, মুসলিম যারা অর্থনীতির সাথে জড়িত তারাও নিজের দেশে সেগুলোকে নিয়ে এসছে এবং সুদি সিস্টেমে তারা তাদের অর্থনীতিকে চালিয়ে যাচ্ছে। তাদের ব্যাংকগুলি, তাদের দেশের অর্থনীতি সব কায়েম রয়েছে সুদি সিস্টেমের ওপর, যার কারণে আজাবে এলাহি মুসলিম দেশগুলিতে বিশেষভাবে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সুদকে স্পষ্ট ভাষায় হারাম করেছেন। অনেকগুলি হারাম কাজকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু স্পষ্ট ভাষায় হারাম শব্দটি হয়তো ব্যবহার করেননি, জঘন্য খারাপ কাজ এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু সুদকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায়। মানে তারপরে আপনার উপর কোন রকম অস্পষ্টতা থাকবে না যে হারাম না, অপছন্দনীয় না, নাজায়েজ, মানে হারাম শব্দ আল্লাহ স্পষ্ট নিজে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس, যারা الذين ياكلون الربا, যারা সুদ ভক্ষণ করে, সুদ খায়, যারা সুদ খায়, বিশেষ করে সুদখোরদের কথা কোরআন আলোচনা করা হয়েছে, কিন্তু সুদখোরদের সাথে যারা সুদখোরদের সহযোগিতা করে তারাও অভিশপ্ত, সে সম্পর্কে হাদিসে আলোচিত হয়েছে যে বিষয়টি, সেটিও ইনশাআল্লাহ তাআলা আমরা পেশ করব। সুতরাং সুদ খাওয়াতে যারা মদদ করছে, মানে সুদের ওপর লোন নিচ্ছে, তারাও সুদখোরদের মতই, যদিও সবচেয়ে বড় পাপী হচ্ছে সুদখোর, যে পুঁজিপতি পয়সাওয়ালা সুদের ওপর টাকা দিয়ে সুদ খাচ্ছে, কিন্তু তার সাথে সাথে তার কাছাকাছি তার চাইতে কিছুতেই কম না মনে করতে হবে সেই লোকেরা যারা লোন নিয়ে সুদ দিয়ে থাকে এবং সুদি সিস্টেমের জন্য সহযোগিতা করে থাকে, ব্যাংকে হোক বা ব্যক্তিবর্গকে হোক। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খেয়ে থাকে, তারা কাল কিয়ামতে তাদের কি অবস্থা হবে যখন কবর থেকে উঠবে হাশরের মাঠের জন্য, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, তারা দণ্ডায়মান হবে, দাঁড়াবে কবর থেকে উঠবে, তাদেরকে উত্থিত করা হবে, কেমন করে উঠবে তখন, যেমন শয়তান কাউকে বা জিন ধরে নিলে, মির্গি লাগলে, মির্গির রোগী দেখেছেন হয়তো, মির্গির রোগী কেমন হয়, আছাড় খেয়ে পড়ে, দাঁড়াচ্ছে আবার আছাড় খেয়ে পড়ছে, আবার একেবারে দাঁতে এক অপরের সাথে কি হলো, দাঁত এক অপরের সাথে জড়িয়ে গেল, দাঁত খোলার জন্য কত চেষ্টা করতে হয়, তারপরে যে অবস্থা মির্গির রোগীদের হয়ে থাকে বা শয়তান বা জিন যাদের উপর আসর করে থাকে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, শয়তানের আসরে যারা মানে পড়ে যায় এবং শয়তান যাদেরকে যাদের উপর সওয়ার হয়ে যায়, যার ফলে তারা আছাড় খেয়ে পড়ে, দাঁড়ায় আবার আছাড় খেয়ে পড়ে, দাঁড়ালে আবার আছাড় খেয়ে পড়ে, এইরকম যে অবস্থা হয় তাদের মতো অবস্থা হবে কাল কেয়ামতে, যখন কেয়ামতের ঘোষণা হয়ে যাবে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন রব্বুল আলামিনের উদ্দেশ্যে সবাই, সব মানুষই দাঁড়িয়ে পড়বে, হায়াত দিয়ে দেওয়া হবে, কবর থেকে উঠে উঠে ময়দানে হাসরের দিকে যেতে লাগবে, তখন এরকম অবস্থা হবে। যারা সুদখোর না তারা তো সহি সালামত হাসরের মাঠের দিকে চলতে থাকবে, কিন্তু সুদখোর আছাড় খাবে, পড়বে, আবার যেমন দেহুশ হয়ে যায় ওই রকম হবে, আবার আছাড় খাবে, দাঁড়াবে আবার আছাড় খাবে, এই অবস্থা হবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শায়তানু মিনাল মাস, এই শাস্তি আল্লাহ রাব্বুল, একটি শাস্তির কথা, অনেক শাস্তি রয়েছে ইহ জগতে পর জগতে, দুই রকমের শাস্তি রয়েছে, মনে রাখবেন যে সুদ আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্য এবং কাজ এবং জুলম, এত বড় অত্যাচার এবং গরিব দরিদ্রদের শোষণ এবং রক্ত চুষে নেওয়া কাজ, যার ফলে আল্লাহ তার জন্য ইহ জগতের শাস্তিও রেখেছেন এবং পরলৌকিক শাস্তিও রেখেছেন, পরকালের শাস্তি রয়েছে এবং দুনিয়াতেও কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ বলছেন কারণ তাদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হবে, কারণ তারা বলতো, সে খোলাখলি বলুক মানুষকে অথবা মনে মনেই বলুক, বলা দুই রকমের হয়, অনেক সময় যারা সুদ খায় মনে মনেই বলে আমি কি খারাপ কাজ করছি, হ্যাঁ আমার পয়সা কি বন্ডা বাজা, আমরা শুনতে দেখি অনেক যারা সুদখোর তাদের কাছে শোনা যায় পয়সা কি বাজা, আমি 6 মাস 8 মাস বছর ধরে দিয়ে রাখবো, একটি লোককে তারপরে রিটার্ন করলো, দেখা গেল যে সব জিনিসের রেট বেড়ে যাচ্ছে, স্বাভাবিক আমার দেশে 2-4 বছর হলে যে কোনো জিনিসের রেট ডবল হয়ে যায়, তাই না, বাসের ভাড়া ট্রেনের ভাড়া ডবল হয়ে যাচ্ছে, আর পয়সা ওই যতটা ধার দিয়েছেন ততটাই ফিরিয়ে দিলে 1 বছর পরে, হ্যাঁ আমার পয়সা কি বাজা, 10,000 থেকে 10,000 থেকে ফিরে আসবে? আমি যদি ব্যবসায় কাজে লাগাতাম সেটিকে, বা অন্য কোনো জায়গায় লাগাতাম সেটিকে, অন্য কিছু কিনে রাখতাম, একটা জমি জায়গা কিনে রাখতাম, একটা বিল্ডিং ক্রয় করে রাখতাম, হ্যাঁ, তো বাড়তো না পয়সা আমার? পয়সা কি আমার বাজা নাকি যে তাই এইভাবে আমি দেব, আর একটি পয়সাও লাভ হবে না আমার? যা লেখা বেআনম কালো, তারা বলে ব্যবসা বাণিজ্য করলে লাভবান হয় মানুষ। আমি মানুষকে দিচ্ছি তার থেকে কিছু লাভবান হব, ইন্টারেস্ট ব্যাংকে রেখেছি আমি লাভবান হব, ফিক্সড ডিপোজিট 5 বছর ডবল পাবো। যা লেখা বেআনম কালো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কারণ তারা বলে থাকে মনে মনে হোক বা প্রকাশ্যে হোক মানুষের সামনে হোক, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কেনা বেচার কাজ ব্যবসা বাণিজ্য সুদের মতোই, ব্যবসা বাণিজ্য লাভবান হয় মানুষ। আমি মানুষকে পয়সা দিয়ে রেখেছি বা ব্যাংকে আমি পয়সা দিয়ে রেখেছি, ব্যাংক খাটাচ্ছে বা মানুষকে পয়সা দিচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, আমি তার কাছ থেকে লাভবান হচ্ছি, ইন্টারেস্ট নিচ্ছি, সুদ নিচ্ছি, অসুবিধা কি? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা সুদখোর, জাহিলিয়াতের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে বা সেই কালেও বড় বড় সুদখোর ছিল মক্কায়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস একজন পয়সাওয়ালা মানুষ, বড়ই সুদখোর, সুদ খেতেন। জাহিলিয়াতের জামানায় সমস্ত রকমের কুফরি শিরক এবং জঘন্য কাজ অশ্লীলতা যা বিরাজ করছিল, তো সুদটা এমন কি ব্যাপার? সুদ খেত তারা, বলতে এরকম কথা যে সুদ কেন হারাম হবে? আমাদের কাছে যুক্তি আছে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে রেবা, হচ্ছে কার মতো? ব্যবসার মতো। অথচ আল্লাহ কি বলছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কিন্তু কেনা বেচাকে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, আহাল্লাহ, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। কেন? সুদে এবং ব্যবসায় সাদৃশ্যতাও আছে এবং পৃথকতাও আছে। সাদৃশ্যতা কোন দিক দিয়ে? সাদৃশ্যতা এই দিক দিয়ে যে ব্যবসা বাণিজ্য মানুষ লাভবান হয় সাধারণত, আর এই আসানি ব্যবসা করে যে ব্যবসা করলে কিছু লাভবান হব, 10 টাকার জিনিস কেনে 12 টাকায় বিক্রি করব, তো লাভবান তো হইলেন আপনি 2 টাকা। আর সুদে, সুদে লাভবান হয়, 100 টাকা ধার দিলে 110 টাকা নেব বা 105 টাকা নেব মান্থলি বা বাৎসরিক, তো সেও লাভবান হচ্ছে। তো লাভবান হওয়ার দিক দিয়ে সুদে এবং ব্যবসায় সাদৃশ্যতা আছে, মিসলুর রেবা ঠিকই, কিন্তু আল্লাহ হালাল হারাম দুটোকে দুই রকম কেন করলেন? যে ব্যবসা বাণিজ্যকে হালাল করলেন এবং সুদকে হারাম করে দিলেন কেন? যে পৃথকতা আছে, অনেক পার্থক্য আছে। একটি পার্থক্য হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে মেহনত পরিশ্রম করতে হয়, মানসিক মেহনত লাগে, মগজ লাগাতে হয়, ব্রেন লাগাতে হয়, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাগে, যে সে ব্যবসা করতে পারে। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা না থাকলে একটা আধা পাগলকে ব্যবসা কিন্তু করতে পারবে? যার যে ফিল্ড না সেই ফিল্ডে সে ব্যবসা করতে পারবে? পারবে না। তো তাহলে মানসিক মেহনত লাগে, দৈহিক মেহনত লাগে, দৌড়াদৌড়ি করতে হয়, ছোটাছুটি, আপনার ব্যবসা ঢাকা থেকে চিটাগাং এই সেই দৌড়াদৌড়ি করতে হয়, এখান থেকে মাল লোড করো, ওখানে আনলোড করো, এই করো সেই করো, মেহনত করতে হয়। তাহলে এমনিতে ব্যবসা হয়ে যায়, তারপর আপনাকে দেখতে দোকান নিয়ে বসতে হয় বা কিছু নিয়ে বসতে হয়, মেহনত লাগে, মানসিক মেহনত করতে হয়, তার দৈহিক মেহনত করতে হয়, ব্রেন মস্তিষ্ক মগজ মগজ লাগাতে হয়, তারপরে লাভবান হয় মানুষ ব্যবসা বাণিজ্যে। আর সুদে, পক্ষান্তরে সুদ কোনো মেহনত লাগে না, একটা বোকা লোকের টাকাও যদি ব্যাংকে রেখে দেন 5 বছরে ডবল, তাই না? কোনো লোককে সুদের উপর টাকা দিয়ে দিলেন, কোনো মেহনত নেই, ঘুমিয়ে আছেন, যথেষ্ট টাকা যদি দিতে পারেন তাহলে মান্থলি আপনার একটা বেতন আর বেতনের মতো আসছে, অসুবিধা নেই, বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছেন, আপনি কোনো মেহনত নেই আপনার, কথা বুঝতে পারছেন না? পার্থক্য হয়ে গেল। আর একটি পার্থক্য, ব্যবসা বাণিজ্যে লাভও হতে পারে আর নোকসানও হয়ে যেতে পারে, আপনি লস খেয়ে যেতে পারেন ব্যবসায়, ব্যবসা করতে গিয়ে ব্যবসা মার খেয়ে যেতে পারে। আর সুদি সিস্টেমে ব্যাংকে টাকা জমা আছে, 5 বছর ডবল হবেই হবে, ডবল হবেই হবে, আর 5 বছর পরে আপনার যেটা একটি দোকানটা হতে পারে, দোকানের কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, সব মাইনাস হয়ে গেছে, তাও হতে পারে। তাহলে ব্যবসা বাণিজ্যে ঝুঁকি আছে, লাভ নোকসান দুটি হতে পারে, আর সুদে লাভ কনফার্ম, আপনি ইত্তেফাক করে ফেলেছেন যে এত টাকা আমি নেব এতদিনে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তারপরে আল্লাহ বলেছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, সুতরাং যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ চলে আসলো, সুদখোর ছিল হয়তো, অমুসলিম সুদখোর ছিল, মুসলমান হলো, অথবা মুসলমান ছিল জানতো না বা এই সম্পর্কে অচেতন ছিল, এখন সচেতন করে দেওয়া হলো, আলোচনা শুনিয়ে দেওয়া হলো, আলেমদের কাছ থেকে শুনিল, কোরআন এবং হাদিসের কথা জেনে নিল, বা কোরআনের তরজমা তাফসীর পড়লো জেনে ফেললো। রবের পক্ষ থেকে তার কাছে উপদেশ চলে আসলো, জেনে নিল যে সুদ হারাম, সন্তাহা অতপর ছেড়ে দিল, বিরত থাকলো, আর সুদি কাজ করবো না, তওবা করলাম আজকে থেকে, সন্তাহা ফালাহু মা সালাক, তাহলে অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করেন, হয়তো আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ যা অতীতে করেছে আল্লাহ তুমি মাফ করো, ফালাহু মা সালাক, ও আমরহু ইলাল্লাহ, আল্লাহ ইচ্ছাধীন থাকলো, সে যদি ভালো তওবা করে সত্যিকার খালিস অন্তর থেকে নিয়ে তোর থেকে তওবা যদি করে তাহলে আমরহু ইলাল্লাহ, আল্লাহ মাফ করবেন, আর যদি খালিস অন্তর থেকে তওবা না করে, সুদি কাজ তো ছেড়ে দিয়েছে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করে নেওয়ার পরে আর তওবা নেই, তওবা করেনি তেমন, অনতপ্ত হয়নি, তবা যেসব শর্ত রয়েছে সেসব শর্ত তার মধ্যে পাওয়া যায় না, সব জীবন যাপন করেনি, ওই অবস্থায় মরে গেল, আমাদের সে অনেক মহাজন এইভাবে সুদ খেয়ে খেয়ে খেয়ে খেয়ে পেট উঁচা করে মরে গেল, ও আমরহু ইলাল্লাহ, তার বিচার হিসাব নিকাশ আল্লাহর নিকটে। ওমান আদা, পুনরায় যদি ফিরে আসে সুদের দিকে, মানে সুদ খেতেই থাকলো, সে এক শ্রেণীর মানুষ হয়তো সুদ ছেড়ে দিল কিন্তু তওবা করলো না, এমন ভাবে তওবার মতো তওবা করলো না, তার বিচারাধীন আল্লাহর কাছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন না। আর যদি আবার ফিরে আসে অমান আদা, সুদ নিতেই থাকলো, আল্লাহর উপদেশ আসলো তারপরেও সে কি করলো, উপদেশকে অমান্য করলো, উপদেশের খেয়াল করলো না, পরোয়া করলো না, অমান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালেদুন, এরাই হচ্ছে জাহান্নামী নরকবাসী, ফিহা খালেদুন, সেখানে চিরকাল থাকতে হবে, অস্বীকার যদি করে, মানে না এইসব কথাবার্তা, তাহলে অস্বীকার করলো সে কাফের অথবা বড় ফাসেক, ফিহা খালেদুন চিরকাল থাকবে, যদি কুফরি করে অস্বীকার করে সুদের হারাম হওয়াকে তাহলে চিরকাল জাহান্নামে থাকবে, আর না হলে অনেক দিন পর্যন্ত দীর্ঘকাল ধরে হাজার হাজার বছর লাখ লাখ বছর ধরে থাকবে, সেটাকে আল্লাহ খালেদুন বলেছেন, চিরকালই বলা হয়েছে। একজন মানুষ যদি সৌদি আরবে তার যদি 30-40 বছর কাটিয়ে দেয় তো বলা হয় না, ও তো জীবনটাই কাটিয়ে দিল সৌদি আরবে, অথচ জীবনে না 18 বছর বা 20 বছর সে বাংলাদেশে ছিল, সেটা খেয়ালই করল মানুষ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জাহান্নামে রাখবেন তাদের সম্পর্কে এরকম অনেক জায়গায় বলা হয়েছে, ফিহা খালেদুন, তারা চিরকাল থাকছে। এই ছিল একটি আয়াত সুদ সম্পর্কে সূরা বাকারা 275 নম্বর, সুদ সম্পর্কে সূরা বাকারা 276 নম্বর আয়াতে তারপরে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদের বরকতকে নিশ্চিহ্ন করে দেন, সুদ দ্বারা যেসব পয়সা উপার্জিত হয়ে আসে তাতে কোনো বরকত থাকে না, মনে হলো অঙ্কের দিক দিয়ে অনেক অঙ্কের পয়সা আপনার ঘরে চলে আসলো, আপনার ছেলে মেয়েদের জন্য অনেক কিছু ফিক্সড ডিপোজিট, আমাদের দেশে করে কি অনেকে পাঁচটা ছেলে মেয়েরা প্রত্যেক ছেলের নামে 50,000 করে 1,00,000 করে রেখেছে, তার মানে 5 বছরে 2,00,000, 4,00,000, 3,00,000 হতে থাকবে, এই হতে থাকবে, একটা ছেলে 20 বছর পরে স্বাবলম্বী হবে, তারপর অনেক টাকা তার কাছে পায়, 1,00,000 টাকা রাখলে 5-10,00,000 টাকা, 10,00,000 টাকা নিয়ে আমার ছেলে অনেক কিছু করে খাবে, এই জন্য ফিক্সড ডিপোজিট অনেকে করে ব্যাংকে, করে না, বিশেষ করে মেয়ের জন্য, ওই হারাম পণ দিবে যৌতুক দিবে সেজন্য মেয়ের জন্য অনেকেই করে, অনেক নামাজি মুসল্লিদেরকেও দেখা যায় যেসব কাজ করে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদের বরকতকে আল্লাহ নিশ্চিন্ন করে দেবেন, ক্ষয় করে দেবেন, ইয়ামহাকু ক্ষয় করে দাও, নিশ্চিন্ন করে দাও, কোনো বরকত থাকে না, হয়তো আপনি চোখের সামনে অনেক পয়সা দেখলেন কিন্তু এমন বিপদ আপদ আসবে যে কোন দিক দিয়ে পয়সাগুলি শেষ হয়ে যাবে কোথাও খুঁজে পাবেন না, আপনি চোখের সামনে দেখে গেলেন আপনার ছেলেরা সেসব পয়সা ভোগ করতে পারবে, ধ্বংস হয়ে যাবে, আজাবে এলাহি এমন ভাবে আসবে। আরেকটি আয়াত আসছে তখন বলবো যে আজাবে এলাহি সুদের জন্য কেমন ভাবে আসে, বড় বড় রোগ আল্লাহ দিল, এমন এমন রোগ দিল যে এক একটি অপারেশনে আপনার 5,00,000-10,00,000 টাকা খরচ, জীবন বাঁচাবেন তখন আর চোখে টাকা পয়সা দেখতে পাচ্ছেন না, তখন দেখছেন না বাঁচাতে হবে আমার ছেলেটিকে, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, চিকিৎসা হলো না বাংলাদেশ চলে গেলেন আপনি ওই ভারতে, ভারতে চিকিৎসা হলো না পাঠিয়ে দিলেন আপনি আমেরিকা কানাডা পাঠিয়ে দিলেন, হচ্ছে না, এগুলো হচ্ছে আজাব ইলাহি, আল্লাহর আজাব। এইভাবে ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন, ওয়ায়ুরবিস সাদাকাত, আর আল্লাহ বৃদ্ধি করেন, বর্ধিত করেন কাকে, সাদাকাতকে, দান খায়রাতকে, দান খায়রাত করলে চোখের সামনে তো ঘাটতি হয়ে গেল, 100 টাকা ছিল 10 টাকা দান করলেন 90 টাকা তো হলো আসলে তো, কিন্তু ইয়ুরবিস সাদাকাত আল্লাহ তার লালন পালন, ইয়ুরবি মানে বৃদ্ধি করা, লালন পালন করে যেমন বাড়ানো হয় তেমনি আল্লাহ বৃদ্ধি করেন, এমন ভাবে আল্লাহ বরকত দেবেন যে পয়সা আসতে আছে, পয়সার দ্বার খুলতে আছে, রেজেকের দ্বার খুলতে আছে, আপনি হয়তো একেবারে খালি হাতে শূন্য হাতে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন কিছু তাদের জন্য তেমন কিছু করে যেতে পারল না, কিন্তু আল্লাহ এমন রেজেকের দ্বার খুলে দিলেন ছেলে মেয়েদের জন্য, এইভাবে আল্লাহ রাব্বুল রেজেকের দ্বার উন্মুক্ত করে থাকেন। এই জন্য আমরা দেখতে পাই সমাজে যে অনেক মানুষ এতিম করে ছেলেদেরকে রেখে চলে গেল, তারপরে দেখা যায় তার ছেলেরা সুখী। আবার অনেক লোককে দেখা যায় অনেক টাকা পয়সা ছেলে মেয়েদের জন্য রেখে গেল, তারপরে দেখা যায় পথের ফকির তারা। কোথেকে এটা হয়? আল্লাহ রাব্বুল আলমিনের ভান্ডার থেকে এগুলো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না যারা কাফির এবং গুনাহগার, পাপী, পাপিষ্ট। পাপিষ্টদেরকে পছন্দ করেন না, কাফফার এবং নাশকর গুজার এবং কাফির, কাফফার মানে যারা অস্বীকার করে আল্লাহর বিধানকে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, বরং তাদেরকে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো এই সুর সম্পর্কে একটি আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইমানদের দারদেরকে যারা মুমিন তাদেরকে সম্বোধন করা হয়েছে। যেহেতু মুমিনই আল্লাহর কথা শুনবে, প্রথম যে কাফের সে আল্লাহর কথা কি মানবে? আল্লাহ যদি বলে সুদ হারাম, মানবে? মানি না কোরআন, কোরআনের কথা মানি না। কিন্তু একজন মুমিন সে কোরআনে বিশ্বাসী, কিবলায় বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ইমানদাররা, তাহলে শুনতে হবে। সাহাবায়ে কেরাম বলছেন যে যখন কোরআনে কোন আয়াত নাজিল হতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আমরা কানগুলিকে খাড়া করে দিতাম যে নিশ্চয় আমাদেরকে কোনো কথা বলা হচ্ছে যেটি হয়তো হালাল করা হচ্ছে অথবা কোনো জিনিস হারাম যা আল্লাহ ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরকে সজাগ শুনতে হবে, হয় হালাল যা করবো আর না হইলে হারাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইমানদার মানুষেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং অবশিষ্ট যা সুদ থেকে গিয়েছে, বাকি বকেয়া যা সুদি কারোবার লেনদেন থেকে গিয়েছে তা ছেড়ে দাও। বকেয়া সুদ থেকে গেছে কেন আল্লাহ বলেন? এই জন্য যে এমন মানে প্রেক্ষাপটে আয়াতগুলি নাজিল হচ্ছে, যখন সুদি লেনদেন করতো মুসলমান হতে, কলমা পড়তে সুদি কারোবার করতো তারা, মক্কার লোকেরা বিশেষ করে, আল্লাহ বলছেন যে যা কিছু সুদি কারোবার ছিল ছিল, যা নিয়ে নিয়েছো নিয়ে নিয়েছো, কিন্তু এখন চলবে না, যারু যাও বকেয়া থেকে গেছে ছেড়ে দাও, নেওয়া যাবে না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই কথা বলার অধিকার নেই একজন মুসলিমকে। সুদ হারাম জেনে নেওয়ার পরে যে যাক তোবা তো করে নেবো, কিন্তু এই যে যাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে বা এই যে ফিক্স ডিপোজিট পলিসি করে দিয়েছি এটা নিয়েই নি, তোবাটা করবো কিন্তু এই যে পলিসিটা করে দিয়েছি এটা নিয়ে নি, ব্যাংকে একটা ফিক্স ডিপোজিট যে 5 বছরের জন্য করে দিয়েছি তার উড্রো না করে রিটার্ন নিয়ে আর কতাই পরে আর করবো না। না না না, ওয়াজারু মা বাকিয়া, যা বকেয়া সুদ থেকে গেছে ছেড়ে দাও। ইনকুম তুম মুমিনিন, যদি সত্যিকার তোমরা মুমিন হও, মমিন মুসলিম হলে সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি না ছাড়ো, আল্লাহ বলছেন যদি না ছাড়ো, কত সুন্দর কথা, কিভাবে আল্লাহ ধমক দিয়েছেন। ফাইল্লাম তাফআলু, যদি না ছাড়ো তোমরা সুদি কারোবার ছাড়তে রাজি না, সুদি ব্যাংক ছাড়া উপায় নেই। আজকে এই সারা বিশ্বে সুদি ব্যাংক, আর আমরা সুদি ব্যাংকের সাথে লেনদেন করব না, তাদের সাথে আদান প্রদান করব না, সুদি ব্যাংক ছাড়া চলবে কি করে? না চলবে না। যদি এইরকম কথাবার্তা বলো ঘোষণা শুনে নাও, জানো জেনে নাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে নাও, বেহার দিন যুদ্ধের, যুদ্ধের ঘোষণা শুনো, কার পক্ষ থেকে? বড় শয়তানের পক্ষ থেকে, কোন সরকারের পক্ষ থেকে? সহজ, এই যুদ্ধ হতে পারে যে বড় শয়তান পরাজিত হয়ে যেতে পারে, তাই না? এই যুদ্ধে যদি এক দেশের আরেক দেশের সাথে যুদ্ধ হয় তো হতে পারে যে শক্তিশালী হয়ে আসে সেও হয়তো পরাজিত, মার খেয়ে যেতে পারে ভিয়েতনামের মতো, ঠিক কিনা? কিন্তু এমন পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যেখানে উপায় নেই, উপায় নেই, মার খেতেই হবে, দুনিয়াতে আখেরাতে মার খেতেই হবে। ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ঘোষণা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের, যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, দুনিয়ার বহুমুখী আজাব এবং পরকালের শাস্তি, দুনিয়ার বহুমুখী আজাব, আপনার ব্যক্তি জীবনে আপনার ব্যাধি, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, আপনার কার অ্যাক্সিডেন্ট হওয়া, আপনার ছেলের ছেলের ওপর আপদ বিপদ আসা, আপনার মেয়ের ওপর আপদ বিপদ আসা, আপনার পরিবার আপনার স্ত্রীর ওপর আপদ বিপদ আসা, বড় বড় দুরারোগ্য রোগে রোগাক্রান্ত হওয়া, এইভাবে ভূমিকম্প আসা, তুফান আসা, ধ্বংস বিভিন্ন রকম ভাবে ধ্বংস হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ। সুদি কাজ কারবার করবে, সুদি সংস্থার সাথে আদান প্রদান করবে, সুদ নেবে আর দেবে, এইভাবে আল্লাহর আজাব পৃথিবীতে আসছে। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, পরকালের তো আজাব আছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বাস্তব ব্যাখ্যা দিয়েছেন। যখন তায়েফের লোকেরা কালেমাত পড়লো শেষ দিকে গিয়ে অষ্টম হিজরির পরে, তায়েফের লোকেরা যখন তায়েফের ঘেরা হলো মুসলমান হলো, কিন্তু তারা বলছে না সুদি আদান প্রদানে সুদি ব্যবসা করতে পারবো না, সুদি কাজ করা ছাড়া যাবে না। কালমা পড়েছি মুসলমান হচ্ছি কিন্তু ছাড়া যায় ইন্টারেস্ট তো, এই জন্য ইংরেজিতে সুদের অনুবাদ শাব্দিক অনুবাদ করে ইন্টারেস্ট, মানে মজা লাগে। ইন্টারেস্ট মানে কি, নাম চমৎকার হলে হালাল হয়ে যায় না, হারাম হারামই থাকবে। যদি পায়খানার নাম কেউ মিষ্টি করে দেয় রসগোল্লা, তো কি হালাল হয়ে যাবে নাকি, খাবে কেউ রসগোল্লা যদি কেউ নাম রাখে? হ্যাঁ, তো ওই রকমই সুদের নাম যদি ইন্টারেস্ট করে দেওয়া হয়, বোনাস করে দেওয়ার, বেনিফিট করে দেওয়ার এই সে করে দেওয়া হয়, তাহলে সেটি হালাল হবে না, সে আসল আসল অবস্থাতেই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রসুলের পক্ষ থেকেও যুদ্ধের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে তায়েফের লোকেরা মুসলমান তো হচ্ছে, এমনকি মক্কার লোকদের সম্পর্কে, মক্কার বেশ কিছু লোক তারা বলছিল যে না না সুদ সুদ ছাড়া যাবে না, যারা মানে দেখলো যে পরিস্থিতির চাপে অনেকে মুসলমান হয়েছিল, তাহলে মক্কা বিজয় হয়ে গেল, এখন উপায় কি, উপায় না পেয়ে অনেকে মুসলমান হয়েছে, শেষ দিকে যারা মুসলমান হয়েছে অনেকে, তারপরে অধিকাংশ লোকের অন্তর সাফ হয়ে যে তারা পাকা মুসলমান হয়েছে, কিন্তু প্রথম দিকে তারা পরিস্থিতির চাপে মুসলমান বলতে হবে, তো তারা সুদি কাজ ছাড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম একজন দূত পাঠালেন তায়েফের উদ্দেশ্যে এই ঘোষণা দেওয়ার জন্য যে তোমরা যদি সুদি কাজ না ছাড়ো, সুদি আদান প্রদান না ছাড়ো, তাহলে তোমাদের ঘেরাও করা হবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, তেতাল সশস্ত্র লড়াই করা হবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাম তার বাস্তব আমল দেখিয়েছেন যে তোমরা সুদ না ছাড়লে তোমাদের বিরুদ্ধে জিহাদ করা হবে, সশস্ত্র লড়াই করা হবে, তখন তারা ছেড়ে দিয়েছিল। তারপরে আয়াত 278 নম্বর থেকে শুরু করে যে আয়াতগুলি বলছি 281 পর্যন্ত, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যদি তোমরা সুদি আদান প্রদান সুদি কাজ না ছাড়ো, ওয়াইন তুবতুম, আর যদি তওবা করতে চাও ভালো কথা। তারপরে মক্কার যারা সুদ করছিল, তায়েফের সুদ করছিল, তারা তওবা করেছিল। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে কোন একটি দল, কোন একটি দেশ, কোন একটি ডিস্ট্রিক্ট, কোন একটি এলাকার লোক, কোন একটি বংশ যদি বলে আমরা মুসলমান কিন্তু সুদ ছাড়ব না, তাহলে ইমামুল মুসলিমিন যিনি মুসলিম নেতা, ইসলামিক নেতা যিনি হবেন, ইসলামী রাষ্ট্রের নেতা, তার উপর ওয়াজিব যে তাদের বিরুদ্ধে যেন যুদ্ধ করে সশস্ত্র, তাদেরকে পরাস্ত করতে হবে যতক্ষণ তওবা না করবে তারা। আর যদি একজন দুজন একজন গ্রামে সুদখোর রয়েছে, তো তার বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাকে ইসলামিক সরকার থাকলে পানিশমেন্ট দেবে, শাস্তি দেবে, তাকে বন্দী রাখবে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। এ হচ্ছে ইসলামের বিধান সুদ সম্পর্কে ফোকাহাদের নিকটে। আল্লাহ বলছেন ওয়াইন তুমতুম, তোমরা যদি সুদ থেকে তওবা করে নাও তাহলে কি পাবে, তোমাদেরও লস হবে না, ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমরা আসল যে পুঁজি ইনভেস্ট করেছিলে সেটি পাবে। কাউকে টাকা দিয়েছিলেন 10,000 টাকা দিয়েছিলেন, আর তার সাথে ইত্তিফাক ছিল, কন্ট্রাক্ট ছিল যে এক বছর পরে 12,000 টাকা বা 11,000 টাকা, এই 2,000 বাড়তি ছিল সেটি পাবেন না, কিন্তু 10,000 পাবে। রউস আমওয়ালিকুম, ব্যাংকে টাকা রেখেছিলেন, আপনার আসল টাকাটি ঠিক আছে, সেটি হালাল, বাকি টাকাটি বাড়তি টাকাটি আপনার জন্য হালাল না, হারাম হারাম, তবে ব্যাংকে ছেড়ে দিতে হবে না, এই কথাও মনে রাখবেন, ব্যাংকে ছেড়ে দেওয়া যাবে না, যেহেতু ব্যাংক, যেহেতু সুদি ব্যাংক এবং সুদি ব্যাংকের কর্মকর্তারা এরা ফাসেক আল্লাহদ্রোহী, সুতরাং সেসব ব্যাংকে ছেড়ে দিলে আল্লাহদ্রোহীরা উপকৃত হবে সেই হারাম ধন থেকে, হারাম সম্পদ থেকে। অনেক সময় দেখা যায় অমুসলিম দেশে যে সেগুলো ইসলামের বিরুদ্ধে হয়তো খরচ করা হতে পারে, মন্দির তৈরি করায় খরচ হতে পারে, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করায় খরচ হতে পারে। সুতরাং অলমাই কেরামদের ফতোয়া, বিশেষ করে এই ফতোয়াটি আপনাদের এখানে উল্লেখ করে দিই, আমার স্মরণে আসলো যে মাজমাউল ফেকুল ইসলামী যে ফেকে একাডেমি, ইসলামিক ফেকে একাডেমি রয়েছে, যে 52টি যে ওয়াইসি এর যে আপনার রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র, তার একটি ফেকে একাডেমি রয়েছে, তার ফতোয়া হচ্ছে যে সুদি ব্যাংকে যদি টাকা থেকেও থাকে তাহলে সেখান থেকে বের করে নেওয়া ওয়াজিব, জরুরি, ছাড়বেন না সেখানে পয়সা, এবং তারপরে সেই পয়সা আপনি ভক্ষণ করতে পারেন না, আপনি আপনার নিকট আত্মীয় বা আপনার যে দায় দায়িত্বে যারা রয়েছে, আপনার মাতা পিতা ভাই আত্মীয় স্বজন, তাদের মধ্যে আপনি ব্যয় করতে পারবেন না, বরং যারা গরিব দরিদ্র, যদি আত্মীয়দের মধ্যে কেউ দরিদ্র থাকে, অভাবে থাকে, তাদেরকে দিয়ে দিতে হবে, নেকির উদ্দেশ্যে না, স্বভাবের উদ্দেশ্যে না, তাদের উপকারের উদ্দেশ্যে, তাদের সমস্যার, আর্থিক সমস্যার, সংকটের সমাধানের উদ্দেশ্যে তাদের মাঝে বন্টন করে দিতে হবে, তাদেরকে জানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জানানো নিতে চাইবেন, যদি বলে এটি সুদের টাকা আমার দিচ্ছি, তো নেবে না, অনেকে জানাবার কোনো প্রয়োজন নেই, এই মালকে এই ধনকে ফেকার ভাষাতে অর্থাৎ ফোকাহাদের ভাষাতে বলা আল মালুল খাবিস মানে নাপাক সম্পদ, নাপাক ধন। নাপাক পানি হয় পেশাব, নাপাক নাপাক পানি, নাপাক পেশাব পায়খানা নাপাক, ওই রকমই সুদের সম্পদ হচ্ছে নাপাক সম্পদ। এই নাপাক সম্পদকে আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তি স্বার্থে বা আপনার পরিবারের স্বার্থে। সুতরাং এই পয়সাকে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে নেকির উদ্দেশ্যে, না মসজিদে লাগানো চলবে না, যেহেতু আল্লাহর ঘর। তো এতিমদের জন্য এতিমখানা তৈরি করতে হবে, দরিদ্রদের জন্য বাথরুম তৈরি করে দিতে হবে, তারা রাস্তাঘাটে বাসতলায় পথে সাপ্তাহিকানা করে না, তাদের জন্য তৈরি করে। কিন্তু আমাদের দেশে আরেকটি ফতোয়া শুনি আমাদের সমাজে, যে নিজের বাথরুম তৈরি করা যায়, নিজের টয়লেট, আপনি তো যেখানে পায়খানা করবেন হ্যাঁ সেই টয়লেট ব্যবহার করবে কি, আর আপনার টয়লেট তৈরি হবে সুদের টাকা দিয়ে, মানে সুদের টাকা খারাপ তো খারাপ করছি, খারাপ কাজ তো সেটা ব্যবহার করছে কে, জাহালত এগুলো, অজ্ঞতা, জানি না এইসব ফতোয়া সমাজে আমাদের দেশে কিভাবে ছড়িয়ে রয়েছে যে সুদের টাকা দিয়ে নিজের ঘরের পায়খানা তৈরি করা যায়, নাউজুবিল্লাহ। তো যে না না না মুঠি না, মসজিদ মসজিদের সেই টয়লেট গুলো কে ব্যবহার করবে, জনসাধারণ ব্যবহার করবে, তাদের মধ্যে সচ্ছল লোকেরা রয়েছে, ভালো মানুষেরা রয়েছে, যাদের পয়সাওয়ালা রয়েছে, না গরিব দরিদ্র যারা সাদকা খায়রাত খেতে পারে, যাদের জন্য সাদকা জাকাত যায়, তাদের ছাড়া কারো স্বার্থে ব্যবহার করা যাবে না। তো আল্লাহ রাব্বুল্লাহ বলছেন ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম, তোমরা যদি তওবা করো তো তোমাদের জন্য আসল পুঁজি ফেরত হবে, আসল পুঁজি নিয়ে নাও তুমি। না তুজলেমুন ওয়ালা তুজলেমুন, সুদে রয়েছে জুলম অত্যাচার শোষণ দরিদ্রদের, জুলম করতে পারবে না, ওয়ালা তুজলেমুন তোমাদের ওপরও জুলম করা হবে না, যে তোমাদের আসল পুঁজিতে ঘাটতি করে দেওয়া হলো, না যে পয়সা তুমি ইনভেস্ট করেছো বা ধার দিয়েছো সেই পয়সা ফিরিয়ে নেবে। ইসলামের অর্থনীতি কত সুন্দর, ইসলামের অর্থনীতি এবং ইসলামের যে অর্থনৈতিক সমস্যার সমাধান, মুসলিমদের যে অর্থনৈতিক সমস্যা বা সংকট রয়েছে এসবের যে সমাধান করতে হবে কত সুন্দর করে আল্লাহ পেশ করেছেন, শুনুন একটু। তিনটি পদক্ষেপ এই ক্ষেত্রে আল্লাহ বর্ণনা করেছেন, তিনটি পদক্ষেপ নেবে মুসলিমরা, এই তিনটি পদক্ষেপ নিয়ে যারা অসহায় তাদের সমস্যার সমাধান করে। প্রথম কথা, যাদের পয়সার প্রয়োজন রয়েছে, একটি ব্যবসা বাণিজ্য করবে কিন্তু পয়সা নেই, ভিক্ষা করবে না, ভিক্ষা করা জঘন্য কাজ, নিকৃষ্ট কাজ, ব্যবসা বাণিজ্য করে কোন রকম করে রুজি রিজিকের ব্যবস্থা করবে কিন্তু তার কাছে পয়সা নেই, লাখ লাখ টাকার ব্যবস্থা করতে হবে কোনো প্রয়োজন নেই, কিন্তু কোন রকম ব্যবসা যে 10,000 টাকাই হোক আর 20,000 টাকাই হোক আর 5,000 টাকা হোক, যা দিয়ে কোন রকম পেটটা চলতে পারে, তো পয়সার প্রয়োজন রয়েছে, পয়সা নেই। আল্লাহ বলছেন তাকে কারজে হাসানা দাও, কারজে হাসানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াকরিযুল্লাহ কারযান হাসানান ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, এই আয়াতটি দুই জায়গায় রয়েছে, সুরে হাদিদের 11 নম্বর আয়াত এবং সুরে বাকারার 245 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াকরিযুল্লাহ কারযান হাসানা, কে রয়েছে মানুষের মধ্যে, কে এমন রয়েছে যে ব্যক্তি আল্লাহকে কারজে হাসানা দেবে, উত্তম পদ্ধতিতে ঋণ দেবে, আল্লাহকে আল্লাহকে লোন দিবে, আল্লাহ আমাদের কাছে লোন চায়, করজ, আল্লাহ আল্লাহর করজের প্রয়োজন আছে, আল্লাহ তোমাদের দিয়েছেন কারজে হাসান, আল্লাহকে দেবেন মানে আল্লাহর বান্দাদের যারা অসহায় অভাবী, যাদের পয়সা প্রয়োজন রয়েছে কিন্তু ভিক্ষা করতে পারছে না, তাদের করজের প্রয়োজন রয়েছে ঋণ, ইয়াকরিযুল্লাহ কারযান হাসানা, কে আছে যে আল্লাহকে করজ দেবে, আল্লাহর বান্দাদেরকে করজ দেবে, যদি করজ দেন ঋণ দেন, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ করে দেবেন, আযআফান কাসীরা শুধু দ্বিগুণ না বহুগুণ করে দেবেন। তাহলে করজ দিও সাদাকার চাইতেও, কিছু কিছু হাদিস দ্বারা বোঝা যায় যে অনেক সময় করজ ঋণ দিয়ে সাদাকার চাইতে বেশি নেকি পাওয়া যেতে পারে, যে লোক ঋণ নিল সে ভিক্ষা করবে না, এই উদ্দেশ্যে ঋণ নিল আপনার কাছে, তার অভাব দূর করবে কিন্তু ভিক্ষার মাধ্যমে না, তো ওই ভিক্ষুক চাইতো সে ভালো, তো এই লোকের আপনি সহযোগিতা করলেন, সেই জন্য অনেক সময় সাদকা দান খায়রাত চাইতেও বেশি নেকি পাওয়া যাবে, তার যে হাসানা দিয়ে মানুষকে ঋণ দিয়ে লোন দিই। তো আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াকরিযুল্লাহ কারযান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ বহুগুণ করে দিবেন আপনার সওয়াবকে, আপনার ধনকে, শুধু সওয়াবকে না, সব যদি বলি তো পরকালের ব্যাপার, অনেকে তো ধার মনে করেন, আল্লাহ পৃথিবীতে আপনার ধন সম্পদ বহুগুণ করে দিবেন, আল্লাহ এখানে বলেন নিজে ফায়ুযায় হলো হাসানাত, শুধু তার নেকি কথা তো বলেননি, আল্লাহ ফায়ুযায় হলো তার জন্য আল্লাহ করে দেবেন আজ আফান কাসিরা বহুগুণ, তার ধন সম্পদকে দুনিয়াতে ইহ জগতে বহুগুণ করে দেবেন, আপনি ঋণ দিলেন 1,000 টাকা, আল্লাহ তাকে 10,000 20,000 করে দেবেন, আল্লাহ এমন ভাবে বরকত দেবেন দুনিয়াতে, পরকালে নেকি 20,000 30,000 1,00,000, আপনার 10,000 টাকা আপনার ঋণ দিয়ে 1,00,000 টাকা আপনার দান খেরাত করার সমান আল্লাহ নেকি দেবেন। তাহলে ইসলামী অর্থনীতির প্রথম পদক্ষেপ হচ্ছে যে মুসলিমদের সমস্যার সমাধানের জন্য, মানব জাতির সমস্যার সমাধানের জন্য প্রথম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঋণ দেন, আপনি লোন দেন, বিশ্বস্ত লোককে দেন। যদি বিশ্বাস আস্থা ভরসা না করতে পারেন তাহলে আপনার বন্ধক রেখে নেওয়া যায়, ইসলামে বন্ধক রাখার তরিকা আছে, বন্ধক রাখতে পারেন, বন্ধকের বিস্তারিত মাসলামা সাহেব রয়েছে, কিন্তু বন্ধক রাখতে পারেন এইভাবে, যাতে করে মানে আপনার পয়সা আসল পয়সা যাতে মারা না যায় এইভাবে আপনি পয়সা দেন, ঋণ দেন। আপনি বিশেষ করে সৎ লোক যার উপর আস্থা হচ্ছে যে না এই বেমানি করবে না, পয়সা আমার মেরে নেবে না, ঋণ দেন আল্লাহর হস্তে, সওয়াবের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। তারপরে আল্লাহ ওই সুদের আয়াতটিতে দ্বিতীয় পদক্ষেপের কথা বলছেন, ঋণ দিলেন কিন্তু ঋণ দিলে সুদ নেওয়া যাবে না, যা দিলেন তাই ফিরিয়ে নেবেন। ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালেকুম, যদি তোমরা তওবা করে থাকো তাহলে আসল পুঁজি ফেরত নেবে। দশ হাজার টাকা ধার দিয়েছিল, এক বছর পরে হোক আর দশ বছর পরে হোক, চোখ দিন পরে হোক না কেন, এক পয়সা বেশি নেওয়া যাবে না নিজের পক্ষ থেকে, চেয়ে বেশি নেওয়া যাবে না। পরে বলবো যদি ইচ্ছাকৃত কেউ দিয়ে দেয়, আপনার কিছুই জানা ছিল না যে আপনাকে বেশি পয়সা দিবে, কিন্তু যখন পেমেন্ট করতে এসছে দশ হাজার টাকা দিয়েছেন, দশ হাজার টাকার সাথে আরো একশো টাকা দুশো টাকা দিয়ে দিল, আমার খুব কাজ হয়েছে ভাই আপনাকে দিলাম পাঁচশো টাকা, কোনো অসুবিধা নেই। হাদিস রয়েছে, আবু দাউদের হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে। কি বলছিলাম যে প্রথম পদক্ষেপ হচ্ছে যে মানুষের সমস্যার সমাধানের জন্য, আর্থিক সমস্যার সমাধানের জন্য ধার করজ দিতে হবে। তারপরে আপনাকে ধার করজ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, সূরা বাকারার সবচেয়ে বড় যে আয়াতটি রয়েছে তার প্রথম কারণে আল্লাহ বলছেন যখনই কাউকে ঋণ করজ দেবে তখন লিখে নিন, লিখে রাখি, কি লিখে রাখবেন, এত টাকা দিলাম সাক্ষী দুইজন, এতদিনের জন্য, ছয় মাসের জন্য, এক বছরের জন্য, তিন মাসের জন্য, এক মাসের, লিখে রাখবেন, বিনা লিখা যাতে না থাকে। আমরা আজকাল অধিকাংশ মুসলমানরা মানুষকে ধার দিয়ে করজ দিয়ে কিচ্ছু লিখা না, লেখাপড়া কিচ্ছু নেই, পরে তখন বেমানি করলো, কোনো প্রুফ নেই যে আপনি কেস করবেন কি মহাকামায় কোর্টে গিয়ে, কি করবেন আপনি, কিছু প্রমাণ নেই আপনার কাছে, সাক্ষী নেই, এইভাবে ধার দেবেন না, আল্লাহ নিষেধ করেছেন। সবচেয়ে লিখে নিন, সময় লিখে নেবেন, সময়ের কোনো পাত্তা বলছে দেব ভাই নিয়েছি দেব, কোনো সময় নির্ধারিত করেননি তো বলছে দেব, দেব না তো বলছে না, চলবে না, আপনি সময় নির্ধারিত করেন, যতই আপনার নিকট আত্মীয় হোক না কেন, বন্ধু হোক না কেন, ভাই কতদিনের জন্য আপনি ঋণ নিচ্ছেন, এক মাস দুই মাস লিখিত, আল্লাহ শিখিয়ে দিয়েছেন যাতে সমস্যা না বাড়ে। তো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণে আপনি কারজে হাসানাত দিলেন, প্রথম পদক্ষেপ সমস্যা সমাধানের জন্য। তারপরে দেখলেন ছয় মাস ছিল, কথা ছিল যে ছয় মাস পরে সে পয়সা আপনাকে ফেরত করবে, ছয় মাস হয়ে গেল, দেখছেন যে সে সংকটে, এখন আর্থিক দিক থেকে পয়সা দিতে পারছে না, আপনাকে পেমেন্ট করতে পারছে না, আপনার লোন শোধ করতে পারছে না, কি করবেন আপনি? আল্লাহ বলছেন ওয়াইন কান আজু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি কেউ অসচ্ছল হয় আর্থিক সংকটে, ওয়াইন কান আজু উসরা, পয়সা দিও ভাই, ছয় মাস হয়ে যাচ্ছে পয়সা তো দিতে পারছি না, কি করবেন, মারবেন, গলায় গামছা দিয়ে দেবেন, ধাক্কা দেবেন, না না না এই কাজ করবেন না, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে সচ্ছলতার জন্য একটু তাকে অবকাশ দেন, ছাড় দেন, আচ্ছা ঠিক আছে আরো দুই মাস সময় দিলাম বা আরো ছয় মাস দিয়ে দিলাম, যতটা পারেন আপনার পক্ষে সম্ভব হয় যতদিন আর সময় দেন তাকে, সচ্ছল হয়ে গেছে তখন তার কাছে তাগাদা করেন, এই পয়সাটা দেখবেন সচ্ছল হওয়ার পরে, ফান্নাজেরাতুন ইলা মাইসারা, যতদিন সচ্ছল হয়নি, তাহলে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে ছাড় দেন তাকে, সংকটের মুহূর্তের আর্থিক দিক থেকে ছাড় দেন আপনি, ফান্নাজেরাতুন ইলা মাইসারা। তৃতীয় পদক্ষেপ, ছাড় দিলেন দুই মাস চার মাস ছয় মাস, এমনি তো ছয় মাসের কথা ছিল, তারপরে দুই মাস চার মাস ছয় মাস, বছর হয়ে গেল, দেড় বছর হয়ে গেল, দুই বছর হয়ে গেল, এক নিরাশ, একেবারে সর্বহারা হয়ে পড়েছে, পয়সা ফেরত করতে পারছে না, কি করবেন, যদি দাবি রেখে দেন তো কালকে আমাদের সে ধরা খাবে, জান্নাতে যেতে পারবে না, ঋণ অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়তেন না, সেই বখারিতে হাদিস রয়েছে, যখনই কোনো জানাজা নিয়ে আসা হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন হাল আলাইহে দাইন, জিজ্ঞেস করো তো তার আত্মীয়দেরকে ওয়ারিসিনদেরকে যে তার উপর কি ঋণ করজ কিছু আছে, যদি বলো তো ঋণ করজ আছে, তখন বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লু আলা সাহেবকুম, তাহলে এর উপর তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়বো না, তাহলে বোঝা যাচ্ছে যে পাপিষ্ট লোকেদের উপর সৎ লোকরা জানাজা না পড়া এটি তার পানিশমেন্ট, শাস্তি। আমাদের সমাজে এরকম যে কোনো পাপী জুয়া খেলে, হারাম খায়, জেনা করে, খারাপ কাজ করে, মদ খায়, তো এইরকম লোকেদের শত লোকেরা জানাজা পড়বে না, এই হাদিস দ্বারা প্রমাণ হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন যথেষ্ট অর্থ জিহাদের পরে গনিমত থেকে বিভিন্ন জায়গা থেকে যখন যথেষ্ট অর্থ আসতে লাগলো জাকাত থেকে, তখন জিজ্ঞেস করতেন যে ঋণ রয়েছে, ঋণ থাকলে বলে আচ্ছা ঠিক আছে ঋণ আমি পরিশোধ করছি, বাইতুল মাল থেকে পরিশোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দায়িত্ব নিয়ে নিতেন। তাহলে আপনি তৃতীয় পদক্ষেপে কি করবেন, লোকটিকে আর ফাঁসিয়ে রাখবেন না কাল কিয়ামতের জন্য, অসহায় মানুষ মরে গেল ঋণ আপনার পরিশোধ করতে পারলো না। তৃতীয় পদক্ষেপ আল্লাহ বলছেন আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এখন সাদকা করে দাও। 10,000 টাকা ধার দিয়েছিলেন, প্রথম ছিল করজ, তারপরে সময় দিলেন, দীর্ঘ সময় দিলেন, এখন সে স্থানে কি করেন তৃতীয় পদক্ষেপ হচ্ছে দান করে দেন তাকে সাদকা। ওয়া আনতা সাদাকু খায়রুন, আল্লাহ বলছেন সাদকা করে দাও, এটি তোমার জন্য কল্যাণকর, দান করে দাও, আর দাবি রাখি না, দান হয়ে গেল আপনার পক্ষ থেকে। ইন কুনতুম তাআলাম, যদি সত্যিকার তোমরা আসল জিনিস জানো যে পরকালে আল্লাহ তোমাদের জন্য কি রেখেছেন, তাহলে সাদকা করে দাও, তোমার জন্য শ্রেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা একটু স্মরণ করাচ্ছেন 281 নম্বর আয়াতে সূরা বাকারা, সুদের আলোচনার পরে পরে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, সেই দিনকে বলে ভয় করো। পয়সা কি করবে, পয়সা নিয়ে যাবে কবরে? কেউ গিয়েছে, কোন রাজা বাদশাহ কেউ গিয়েছে পয়সা নিয়ে? ওয়াত্তাকু ইয়াউমান, সেই দিনকে ভয় করো, এই আয়াতের সর্বশেষ আয়াত কোরআনের। সেই কথা হচ্ছে, যদিও অনেক মত রয়েছে যে শেষ আয়াতটি কোন আয়াতটি নাজিল হয়েছে, কারো মতে আলিয়া মাতম দিন এবং কারো মতে আর কিছু চলছে, কিন্তু সবচেয়ে সহি কথা হচ্ছে যে সর্বশেষ আয়াত সুরায় বাকারা 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, যেদিন আল্লাহর কাছে ফিরে আসতে হবে খালি হাতে, কিছুই থাকবে না। কি থাকবে? থাকলে দাম দিয়ে দেয়, বদলা দিয়ে দেয়, অহম লাইজলামুন, কারো উপর জুলম অত্যাচার করা হবে না। সুতরাং তুমি দান খেরাত যদি করে দাও, তুমি দিয়েছিলে ঋণ, কিন্তু দান করে দাও যদি, তো কাল কেয়ামতে সেই দিন যেই দিন একটি নেকির জন্য হাকার, হাই হাই হাই হাই করবেন যে একটি নেকি হতো, একটি নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, তখন আপনার এই সাদাকা কাল তুমি সেই দিন আল্লাহ জুলম করবেন না, ওই 10,000 আপনি পাবেন যে আপনি ঋণ দেওয়ার পরে দান করে দিয়েছিলেন। অহম লাইজলামুন, তো এই সুদ সম্পর্কে আয়াত গুলি ছিল। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কেন হারাম করেছেন? অনেক ক্ষতিকর দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বর্তমানে যা দেখা যাচ্ছে, আজকে ব্যক্তি হিসাবে মানুষ সমাজেও দেখা যাচ্ছে, এবং আপনি রাষ্ট্র পর্যায়ে যদি দেখেন রাষ্ট্রগুলিকে, তাহলে এই অবস্থা যে দুটি শ্রেণী তৈরি হয়ে গেছে, সুদি সিস্টেমের কারণে দুটি শ্রেণী তৈরি হয়ে গেছে, দেশগুলি দুটি শ্রেণী তৈরি হয়ে গেছে। একটি হচ্ছে প্রথম সারির দেশ, উন্নত দেশ বলা হচ্ছে যেগুলোকে আজকাল রাজনৈতিক ভাষায় বা অর্থনীতির ভাষায় উন্নত দেশ, আর কতগুলি দেশ উন্নয়নশীল মানে গরিব দরিদ্র দেশ, বলা হচ্ছে তাদেরকে উন্নয়নশীল মানে উন্নতি করবে, কখন করবে, কেমন হয়ে যাবে করবেই না, ফকির ফকির হতেই যাচ্ছে, যে দেশগুলো দরিদ্র দরিদ্র থেকে দরিদ্রতর হতে যাচ্ছে, কোনদিন হবে না। এ প্রতারণা ধোকা এই সুদি সিস্টেমে বেঁধে দিয়ে এই দেশগুলোকে আরো দরিদ্র থেকে দরিদ্রতর করে দেওয়া হচ্ছে, যত ঋণ আরো ঋণ বেড়ে যাচ্ছে। গরিব দেশগুলো দেখেন যে 10 বছর আগে যে ঋণ ছিল সেই দেশগুলো তার থেকে অনেক গুণে ঋণ বেশি হয়ে গেছে তাদের, এবং সুদ সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ তাদের উপর চেপে গেছে সেই দেশগুলির উপর। আর পয়সা হলে দেশগুলি তাদের টাকার উপরে টাকা, টাকা টাকা টাকা টাকা, একেবারে উপর দিকে চলে যাচ্ছে তারা। এইরকমই মানুষদের মধ্যে দেখেন, যারা যারা পয়সাওয়ালা ছিল সেই লোকগুলি দেখেন 10 বছর আগে যত পয়সা ছিল আরো পয়সা বেশি, যারা সুদি সুদি কাজ কারবার করে তাদের পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, এক উপর দিকে চলে যাচ্ছে। আর যারা দরিদ্র ওই ব্যাংক থেকে সুদের ওপর টাকা নেই, আর এই করে সেই করে, গরিব থেকে গরিব দরিদ্র হতেই যাচ্ছে, দরিদ্র থেকে দরিদ্রতর হতে যাচ্ছে, একবারে নিচু শ্রেণীর রাস্তায় নেমে যাচ্ছে, সরবরাহ হতে যাচ্ছে, সুদ থেকে তারা উঠতে পারে না, তো কি আর করবে, যা কিছু ইনকাম করছে তা ওই সুদ পেমেন্টে লেগে যাচ্ছে। আমি কয়েকজন নতুন মুসলমান নেপালিকে দেখেছি, তারা সুদের ওপর টাকা নিয়ে সৌদি আরবে এসছে, আর বেতন হচ্ছে 400 টাকা অথবা 500 টাকা, বলছে এত বেশি সুদ, এত বেশি সুদের হার যে সুদ আমি 500 টাকার মধ্যে 150 টাকা খেয়ে যা পাঠাই, ওই যে আমি 1.5 লাখ টাকা নিয়েছি আসল টাকা কি আর পেমেন্ট করব, সুদ পেমেন্ট করতে করতে এই টাকাটি লেগে যাচ্ছে। তাহলে এই ছেলেটি তার বাবা মাতেই কি দেখবে, তার পরিবার ছেলে মেয়েকে কি দেখবে, এই লোকটি কি করবে সে, আর তার আসল যে ঋণটি নিয়েছে সেই ঋণটি কখন পরিশোধ করবে? তাহলে সে দরিদ্র থেকে দরিদ্রতর হবে না, হবে না বলেন? এই হচ্ছে সুদি সিস্টেমের অবস্থা আজকে পৃথিবীতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। এ সম্পর্কে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে ধন সম্পদ কুক্ষিগত যাতে না হয়ে যায় শুধু ধনীদের ঘরে, ধনীদের হাতে, পয়সাওয়ালা পুঁজিপতিদের হাতে, তাদের হাতে কুক্ষিগত হয়ে যায় পয়সা, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা সবকিছু তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের দেশে, আর ফকির দরিদ্র দেশগুলি ফকির থেকে ফকির হইতে চলে যাচ্ছে, না, এইরকম যাতে না হয় আল্লাহ চাই না। ছোট বড় থাকবে, থাকবে ছোট বড়, আল্লাহ ছোট বড় রাখবেন, এটি আল্লাহর নিজাম। কিন্তু এমন ভাবে না যে দরিদ্র দরিদ্র থেকে দরিদ্রতর হতে যাচ্ছে, তার কোনো আশাই নেই যে কোনোদিন সচ্ছল হবে। এই সুদী সিস্টেম যদি পৃথিবীতে বিরাজ করে তাহলে, সুদী ব্যাংক যদি পৃথিবীতে থাকে তাহলে এই অবস্থায় থাকবে। শুধু ধন সম্পদ গুলি পুঁজিপতিদের ঘরে বা তাদের হাতে যেন কুক্ষিগত না হয়ে যায়। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিম এবং তিরমিজিতে একটি হাদিস রয়েছে, সুদ সম্পর্কে, যে সুদের আদান প্রদান লেনদেন যারা করে বা সুদের কাজ করে, সুদি ব্যাংকে চাকরি করে, সুদি সংস্থায় চাকরি বাকরি করে, সেখান থেকে যারা আয় উপার্জন করে তাদের সম্পর্কেও আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। ওলি অভিশাপ কাকে বলে? অভিশাপ মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আমরা রহমত তার নামে নেই, আল্লাহর দয়া নেই তার জন্য, মারদুদ শয়তানের মতো, রহমত থেকে বিতাড়িত। কে? আকিলার রিবা, সুদখোর, যে সুদ খাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তাকে এক নম্বর দেওয়া হয়েছে। দুই নম্বরে মুকিলাহু, যে ব্যক্তি সুদ খাওয়াবে, সুদ খাওয়ায় কে? ওই দরিদ্র যে সুদের উপর পয়সা নিয়ে আসে ব্যাংক থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে। মুকিলাহু, যে সুদ খাওয়ায়, দুই নম্বর। বা কাতে বাহু, সুদের ক্লার্ক, সুদের লেখাপড়া যারা করে, দুজনে সুদের কাজ করলেন আর একজনকে বললেন আচ্ছা লিখে রাখো তো, আমার এই কন্ট্রাক্টটা লিখো তো, যে এক বছরের জন্য পয়সা দিলাম এত টাকা, এক বছর 10,000 টাকা দিলাম, নিব 12,000 টাকা, যে লিখলো সেও অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ব্যাংকে ব্যাংকের ম্যানেজার আর ক্লার্ক আর অমক আর তমক, কাউন্টারে যারা বসে আর ক্যাশিয়ার, সবাই সাথে সামিল। ও কাতে বাহু, যারা লেখাপড়া, সুদের লেখাপড়া করে, সুদী ব্যাংকে সুদী সংস্থায় যারা চাকরি বাকরি করে, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ। ওয়া শাহিদাইহি, এবং যে কোনো কাজে দুটি সাক্ষী লাগে ইসলামের বিধানে, দুজন সাক্ষী রেখেছেন সুদের জন্য সাক্ষী, সে ব্যাংকিং সুদের জন্য হোক আর কোন দুই ব্যক্তির মধ্যে সুদের ব্যাপার, ব্যবসার ক্ষেত্রে সুদের ব্যাপার স্যাপার হোক, সুদের যারা সাক্ষী থাকে, সুদের কোন কন্ট্রাক্টে সাক্ষী থাকলো, তাদের উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ রয়েছে। আল্লাহ রাসূলের এবং আল্লাহর অভিশাপ থাকলে কোনোদিনই কোনো কাজে বরকত হবে না আর কোন মাল সম্পদেও বরকত হবে না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, হাদিস অনেকগুলি আছে, সময় বেশি নাই সেজন্য খুব সংক্ষেপে করছি। আরেকটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমে, রাসূলুল্লাহ সবচেয়ে বড় গুনাহকে ধ্বংসাত্মক গুনাহ বলে আখ্যায়িত করেছেন। যদিও বড় গুনাহ কাবিরা যেগুলোকে বলা, কাবিরা গুনার সংখ্যা 70-এর অধিক, এবং জাহাবী রহমতুল্লাহ আলাই কাবিরা গুনার উপর কিতাব লিখেছেন, 70-এর অধিক কাবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে 7টি গুনাহ হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ইজতানিবু সাবআল মাউবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুন্না, সেগুলি কি? 7টি ধ্বংসাত্মক গুনাহ কি? মানে কাবিরার মধ্যে কাবিরা, কাবিরার মধ্যে যেগুলো একেবারে বড় বড় গুনাহ। প্রথম কাবিরা গুনাহ হচ্ছে আশ-শিরক বিল্লাহ, ধ্বংসাত্মক গুনাহ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সত্তায় যাতে হোক অথবা আল্লাহর গুণাবলীতে হোক, আল্লাহর সার্বভৌমত্বে হোক, আল্লাহর সিফাতে হোক। কেউ হয়তো আল্লাহ দুই আল্লাহ মনে করে, যেমন মুসলমানরা, মুসলমানরা দুইটি আল্লাহ কেউ মনে করে না, মনে করে আল্লাহ এক বলে, কিন্তু আল্লাহর গুণাবলীতে, হ্যাঁ, আল্লাহ যেমন বৃষ্টি নিয়ে আসতে পারেন, আল্লাহ যেমন ছেলে সন্তান দান করেন সৃষ্টিকর্তা, তেমন বহপীর সাহেব আব্দুল কাদির জিলানি মরিদদেরকে ছেলে সন্তান দিতে পারে, হ্যাঁ, আল্লাহ যেমন মরণ দান করতে পারেন তেমন পীর সাহেব মরণ দান করে মেরে দিতে পারে, কারে অসন্তুষ্ট হলে, হ্যাঁ, আল্লাহ যেমন দোয়া শুনতে পারেন তো আমার পীর সাহেব মরা পীর সাহেব কবর থেকে দোয়া শুনতে পারেন, ফরিয়াদ শুনতে পারেন, ডাকলে সাড়া দেয়, হ্যাঁ, এগুলো হচ্ছে শিরক সিফাত, আল্লাহর গুণাবলীতে শিরক। তো সবচাইতে বড় পাপ যাতে চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় গুনাহ যেটি কুফরি, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় যার কারণে, তা হচ্ছে সেহের, জাদু। দুই নম্বরে ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে জাদু। তিন নম্বরে ওয়াকাতুল নাফস আল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক, এমন জীবনকে হত্যা করা, এমন মানুষকে হত্যা করা যার হত্যা আল্লাহ হারাম করেছেন, তবে ন্যায়সঙ্গত যদি হয় তাহলে হত্যা করা যায়। ন্যায়সঙ্গত মানে হত্যার বদলে হত্যা, হত্যা যেই লোক হত্যা করলো তাকে হত্যা করা কেসাস, সেটি করবে ইসলামিক রাষ্ট্র নেতা, সাধারণ লোক করবে না। যে আপনার ভাইকে কেউ মেরেছে, আপনি প্রতিশোধ নিয়ে যায়, আমার ভাইকে বলেছে আমি মেনে নিলাম না, এটি ইসলামের বিধান না, ইসলামের রাষ্ট্র নেতা হতে হবে আর সে বাস্তবায়ন করার এই ক্ষমতা রাখে বা অধিকার রাখে। এইভাবে কেউ যদি বিবাহিত হওয়ার পরে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা ন্যায় সঙ্গত। এইভাবে যদি কেউ ইসলাম থেকে নিজে বেরিয়ে গিয়ে সে মোর্তাদ হওয়ার ঘোষণা করে যে আমি ইসলাম জানি না, মানি না, আমি মুসলিম নই, মুসলমানের ছেলে অথবা ইসলাম গ্রহণ করেছিল তারপরে, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা। ইসলামে ঢোকার জন্য ইসলামে যখন প্রবেশ করবেন তখন স্বাধীনতা, একটি অমুসলিম ইসলামে প্রবেশ করছে তখন তাকে বাধ্য করা যাবে না। স্বেচ্ছায় লাইক রাফিদ দিন, দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, স্বেচ্ছায় তুমি বুঝে সুঝে ইসলাম সত্য পথ গ্রহণ করো, কিন্তু প্রবেশ করার পরে ঢুকে যাওয়ার অনুমতি, বেরিয়ে যাওয়ার অনুমতি নেই, বেরিয়ে গেলে শাস্তি হচ্ছে হত্যা, এইটা ন্যায় সঙ্গত ইল্লা বিল হক। এছাড়া কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না, কোন মুসলিমকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। ও আকলে রেবা কাফের ক্ষেত্রে বিধান অন্য রকমের রয়েছে, কাফের অনেক প্রকার রয়েছে, এর আগে অনেকবারই আলোচনা হয়েছে। ও আকলে রেবা সুদ খাওয়া, সুদ খাওয়া হচ্ছে ধ্বংসাত্মক গুণা আজকের বিষয়বস্তু। ও আকলো মারিল ইয়তিম, ইয়তিমের ধন সম্পদ ভক্ষণ করা ধ্বংসাত্মক গুণা। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, যুদ্ধের ময়দানে যেতে বাধ্য, এখন যুদ্ধে যেতে হবে, আল্লাহ রাস্তায় লড়াই যেতে হবে, আল্লাহ রাস্তায় লড়াই গিয়ে প্রয়োজন বশত আর তারপরে সেখান থেকে পালায়ন করলেন, তাতে হয় কি আপনার সাথী সঙ্গী যাদের ইমান মজবুত ছিল তারাও দেখবে যে আরে এই লোক পালায়ন করলো তাহলে আমি থেকে তো আমিও মরবো, যা আমি পালাই, এ পালিয়ে যাচ্ছে আমি থেকে লাগবো, তখন হবে কি মানুষের মনোবল দুর্বল হয়ে পড়বে। এই মনোবল যাতে দুর্বল না হয়ে যায় এই জন্য যুদ্ধের মাঠ থেকে ময়দান থেকে পালায়ন করাকে বড় কাবিরা গুণা ধ্বংসাত্মক গুণা বলে ঘোষণা করা হয়েছে। ওয়াকালফুল মোহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এবং এমন মোমেনা নারী যেই ব্যক্তি নির্দোষী কিন্তু তার ওপর মিথ্যারোপ করা, মিথ্যা অপবাদ লাগিয়ে দেওয়া যে সে জেনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, সে কুকাজে লিপ্ত, তাকে এরকম কুকাজে দেখেছি, অথচ আপনার কাছে চারটি প্রমাণ নেই, চারটি সাক্ষী। এই ক্ষেত্রে সাধারণ যে কোনো ক্ষেত্রে দুটি সাক্ষীর কথা আল্লাহ বলেছেন, কিন্তু জেনা ব্যভিচারের ক্ষেত্রে চারটি সাক্ষী পেশ না করলে মুখ খুলবেন না, ব্যবস্থা করেন, যদি এইরকমই কিছু হয় চারটি সাক্ষীর ব্যবস্থা করেন, চারজন লোককে সাথে নেন তারপরে হাতে নাতে ধরেন, আর এমনিতে রাস্তাঘাটে বলে বেড়াবেন অমুক মহিলাকে এইরকম, বিশেষ করে আল মোহসানাত, এখানে বলা হয় মোহসানাত মানে পাক পবিত্র এবং নির্দোষী নারী, তাহলে যারা মোহসানাত না ফাঁসের কাজ বিপদা যেখান থেকে এখান থেকে সেখানে এগায় ঘোরাফেরা করে তাদের ক্ষেত্রে বলা হয়নি, কিন্তু দেখছেন রিক্সাতে অপর পুরুষের সাথে একজন মহিলা ঘোরাফেরা করছে তার সম্পর্কে যদি কিছু বলে না সেটি পাপ না, কিভাবে আসে তো সে জানি না কেন এইভাবে ঘোরাফেরা করে, সে তো এক জেনা, জেনার তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, চোখের জেনা, হাতের জেনা, আপনি একজন অপর পুরুষের সাথে আপনি রিক্সায় যাচ্ছেন কেন, কোথায় যাচ্ছেন আপনি, আপনার মাহরাম নেই, আপনার বাবা নেই, আপনার স্বামী নেই, আপনার আপন ভাই নেই, আপনার ছেলে নেই। সুতরাং রাসূলুল্লাহ বলছেন কালফুল মোহসানাত, পাক দামান, পাক পবিত্র সতী মহিলার ওপর মিথ্যারোপ করা কঠোর শাস্তি রয়েছে। আশি দুররা, আশি কোড়া লাগাতে হবে আল্লাহ সূরা নূরে বলেছেন, তো এই হচ্ছে একটি ধ্বংসাত্মক গুণা। এই সাতটি গুণাকে আল্লাহ রাসূল ধ্বংসাত্মক গুণা বলে ঘোষণা করেছেন। তিনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করছেন, ইন্নার রেবা ওয়াইন কাসরা, সুদ যারা খায় সুদের পয়সা যদি অনেক মনে হচ্ছে, আপনার যদি দুই চার পাঁচটি এরকম ফিক্সড ডিপোজিট থাকে দেখছেন অনেক টাকা, তো পাঁচ বছর পরে অনেক টাকা, পাঁচ লাখ, দশ লাখ, বিশ লাখ টাকা, ওয়াইন কাসর যদি অনেক বেশি হয় ফাইন না আকে বা তো তাসির এলা করলেন, কিন্তু তার পরিণতি হচ্ছে যে অবশ্যই সে হ্রাস পেয়ে যাবে, সেসব টাকা পয়সা থাকবে না, হ্রাস পেয়ে যাবে, তার শেষ পরিণতি হচ্ছে হ্রাস পেয়ে যাওয়া। তিনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি, যেই রাতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজ নিয়ে যাওয়া হয়েছিল মক্কা থেকে সাত আকাশের ওপর, আলা কমিন বতুনহুম কাল বুয়ুত, এমন একটি সম্প্রদায়কে দেখলাম যাদের পেটগুলি বড় বড় ঘরের বিল্ডিং এর মতো, আল্লাহু আকবার, একটি মানুষের পেট যদি ঘরের মতো এই বিল্ডিংটির মতো হয় দুই তলা তিন তলা কাল বুয়ুত ঘরের মতো, শিয়াল হায়াত, আর তাতে দেখতে পাচ্ছি যে তার পেটের মধ্যে সাপ, সাপ অনেক সাপ, হায়াত তোরা মিন খারেজে বর্তু নেহমে, সাপ গুলিকে বাইরে থেকে দেখা যাচ্ছে, যেমন গ্লাসে সবকিছু দেখা যায় ভিতর, ভিতরে যা থাকে কিছু দেখা যাচ্ছে, সকল তো মান হাওলাইয়া জিবরিল, তখন আমি বললাম যে জিবরিল এরা খারা, এই অবস্থা এরকম কেন, তখন জিবরাইল আলাইহিসসালাম বলেছিলেন হা ওলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে সুদখোর, এরা হচ্ছে সুদখোর। সুদখোরদের শাস্তির একটি আপনার দৃশ্য। আর একটি দৃশ্য রয়েছে সহিহ বুখারী, সহিহ বুখারীতে সুদখোরদের আর একটি দৃশ্য রয়েছে, বেশ বড় হাদিস রয়েছে, হয়তো সময় সাঁত দিলে ইনশাআল্লাহ তাআলা সেই হাদিসটি পেশ করবো ইনশাআল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে এবং ইবনে মাজাহতে। সুদ, সুদের ক্ষেত্রে সুদ অনেক সময় আমরা অচেতন ভাবে সুদ খেয়ে থাকি। এই জন্য আর কি হাদিস রয়েছে যে যখন কিয়ামত কাছে আসবে তখন অনেক লোক অচেতন ভাবে কিছু না কিছু সুদে অংশ নেবে, কিছু না কিছু। যেমন আমাদের অচেতন ভাবে হোক আর সচেতন ভাবে বাধ্যতামূলক অনেক সময় ঘুষে অংশ নিতে হচ্ছে, ঘুষ না খেলে ঘুষ দিতে হচ্ছে। এইরকম সুদ অচেতন ভাবে সুদ ঢুকে পড়বে, এই রকমের একটি আপনার মানে উদাহরণ শোনেন। একটি লোক, আপনি তাকে কিছু ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে তার কাছে হয়তো লেমোজিন রয়েছে, উদাহরণ দিয়ে একটা গাড়ি রয়েছে, কার রয়েছে, সে কোনোদিন আপনাকে ফ্রি ওঠাতো না, তার লেমোজিনে চাপলেই বাসি আর কথা বুঝতে পারছেন। কিন্তু যেদিন আপনি 1000 রিয়াল বা 2000 রিয়াল ধার দিয়ে দেখেন, তারপরে লেমোজিনে চাপলে না না পয়সা নেবে, আমাকে অসন্তুষ্ট করবেন না, কষ্ট দেবেন না, ভাষা চেঞ্জ, ভাষা চেঞ্জ হয়ে গেছে, কি জন্য আপনার কাছে এই টাকাটি নিচ্ছে না, এই ভাড়া নিচ্ছে না, নিতে হবে ভাড়া তাকে, আপনাকে দিতে হবে তাকে ভাড়া, দেবেন খবর দায় এরকম কাজ করবেন। এই সম্পর্কে সহিহ বুখারী একটি হাদিস শুনে আপনাদেরকে, সহিহ বুখারীতে এই অর্থের হাদিস রয়েছে, আর ইবনে মাজাহ রয়েছে, বাইহাকী রয়েছে। তো এই ইবনে মাজাহ হাদিসের শব্দটি শোনাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আকরাজা আহাদুকুম কারজান, তোমাদের কেউ যখন কাউকে ঋণ দেবে, ফা আহাদা ইলাইহি, তারপরে যদি আপনাকে উপহার দেয়, কোনোদিন আপনাকে উপহার দেয়নি, কিন্তু একবার ঋণ দিলেন, ঋণ দিলেন দেশে গেল, দেশে যাওয়ার পর আপনার জন্য গিফট নিয়ে এসছে, একটি আপনাকে শাল এনে দিচ্ছে, ঋণ দিয়েছেন, ঋণ দিয়েছেন, সে বলুক আর নাই বলুক, বলবে না তো সে যে ঋণ দিয়েছেন সেজন্য দিলাম, বলবে কি, বলবে না, কিন্তু আপনাকে দিচ্ছে কেন, আগে থেকে দেওয়ার তো অভ্যাস ছিল না, আগে থেকে যদি এইরকম সম্পর্ক থাকে, গাঢ় সম্পর্ক যে লেনদেন রয়েছে, আপনিও ও তাকে উপহার দেন, সে আপনাকে উপহার দিচ্ছে, যে আলাদা কথা, কিন্তু যেদিন থেকে আপনি ঋণ দিয়েছেন তারপর আপনাকে একটি উপহার এনে দিল, আর হামালাহু আলা দাব্বা, অথবা তার যানবাহনে আপনাকে চাপিয়ে নিল, সওয়ার করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উট ছিল, ঘোড়া ছিল, ঘোড়ায় চাপিয়ে ওটে চাপিয়ে, আজকাল কারো কাছে কার আছে, কারে চাপিয়ে নিল ফ্রিতে, হ্যাঁ, হামালাহু আলা দাব্বা, ফালায়ার কাবুক, তাহলে তার গাড়িতে চাপবেন না আপনি, তার যানবাহনে চাপবেন না, ফালায়ার কাবুক, পয়সা দিয়ে চাপবেন, ওয়ালা ইয়াকবাল হা, আর হাদিয়া নেবেন না, উপহার তার কাছে নেবেন না, না নেওয়া হবে না, অথচ উপহার নিতে বলেছে মুসলমানের হক হচ্ছে উপহার নেওয়া, কিন্তু এই ক্ষেত্রে নেবেন না, যেহেতু এটি আপনার কাছে সুদ আসছে, সুদ ইল্লাইয়া কোন যারা বাইন হওয়া বাইন হওয়া কাবলা গালেকে, হ্যাঁ, তবে এর পূর্বে যদি এইরকম আপনার সাথে সম্পর্ক থেকে থাকে যে আগে থেকে আপনাকে ফ্রিতে সে তার গাড়িতে বসাতো, কোনো পয়সা নিত না, তাহলে অসুবিধা নেই, কিন্তু যেদিন থেকে ঋণ দিলেন তারপরে যদি ফ্রি করা শুরু করে, না করতেন না, যেদিন থেকে ঋণ দিলেন তারপরে উপহারে ছড়াছড়ি অনেক উপহার নিয়ে আসছে, হ্যাঁ, না না নেবেন না, কোনো সময় নেবেন না। একটি মাসালা আগে বলেছিলাম যে আপনি সুদ, সুদ কাকে বলা হয়, শর্ত করে নেওয়া, আর আপনার আগে থেকে জানা রয়েছে যে আমি একে 10,000 টাকা দিয়েছি কিন্তু আমি এক বছর পরে 11,000 বা 12,000 টাকা পাবো আর নেবো, সেও জানে যাতে আপনি লোন দিয়েছেন যে আমাকে দিতে হবে 12,000 টাকা বছর পরে, আর আপনিও জানেন যে আমি 12,000 টাকা বা 11,000 টাকা পাবো এক বছর পরে, এর নাম হচ্ছে রেবা, সুদ, একে শরীয়তের ভাষায় ইসলামের ভাষায় সুদ বলা হয়েছে, শাব্দিক অর্থ সুদের বৃদ্ধি পাওয়া, কোনো জিনিস বেড়ে যাওয়া, তো রেবাকে রেবা এই জন্য বলা হয় যে বাহ্যিক দৃষ্টিতে বাড়লো, দিলেন 10,000 টাকা হয়ে গেল 12,000 টাকা এক বছর পরে, এই জন্য রেবাকে রেবা বলা হয়। তো সুদ, একে সুদ বলা হয়, তবে আপনি কাউকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঋণ দিয়েছিলেন আর ঋণ দেওয়ার পরে যখন সে পরিশোধ করতে আসছে তখন আপনাকে কিছু পয়সা বেশি দিয়ে দিল, কিছু পয়সা বেশি দিয়ে দিল, বা ঋণ পরিশোধ করলো তার সাথে অন্য আরেকটি কিছু দিয়ে দিল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ঘটনা ঘটেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলছেন বুখারী মুসলিম শরীফের হাদিস, আন্না রাজুলান তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে আল্লাহ রাসূলকে তাগাদা করা শুরু, তাগাদা বুঝুন তো মনে হয় না, হ্যাঁ, টাকা পয়সা আরবি কথা, কিন্তু এটি তাকাদা, আরবিতে তাকাদা মানে ডিমান্ড করা, যে পয়সাটি দাও, পয়সা দাও, আমার অমুক জিনিসটি দাও, কেউ তাকাদা বলা হয়, আর আমার দেশে বলে তাগাদা, তাগাদা আরবি শব্দ, বাংলায় বাংলা করে দেওয়া হয়েছে, তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাগাদা করলেন, ফাগলা লাগলো, কিন্তু কঠোর ভাষা ব্যবহার করেছেন, হতে পারে মুনাফিক ছিল বা হতে পারে ইহুদি ছিল, মদিনায় অনেক ইহুদি থাকতো যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদান প্রদান করতেন, তাদের সাথে আদান প্রদান করতে হতো, ফাগলা গেল, কঠোর ভাষা ব্যবহার করে ফেললো সেই লোক, তখন রাসূলুল্লাহ সাথীরা ইচ্ছা করলে তাকে মার দেবে। বিয়াদব রাসূলুল্লাহ সাথে বিয়াদবী কথাবার্তা, নরম ভাষায় কথা বলা যায় না, মার ইচ্ছা হয়ে গেছে। সকাল রাসূলুল্লাহ বলেন দাউহ ছেড়ে দেন, না না না না, তার বলার অধিকার রয়েছে, হক রয়েছে, তার টাকা আমার কাছে রয়েছে, তার বলার অধিকার রয়েছে। অন্য হাদিসের ফাইনালে সাহেবুল হককে মাকালান, যার প্রাপ্য রয়েছে তার হক রয়েছে, বলার অধিকার রয়েছে, সে বলতে পারে, ছেড়ে দাও তাকে, তার ইচ্ছা হয়েছে, ভালো লাগছে তাকে বলছে। তারপরে রাসূলুল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে, ওয়াস্তারুলাহ বাইরান। আসলে রাসূলুল্লাহ প্রয়োজনে একটি উট নিয়েছিলেন তার কাছে, তো উটটি ফেরত করা অথবা দাম দিতে হবে, পয়সা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম দিতে পারেননি। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তোমরা যদি খুব ভালোই হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে একটি উট করাই করো, উট খরিদ করে সাহাতু হইয়াও, তারপর উটটি দিয়ে দাও তাকে। সাহাবাই কেরামে গেলেন যে দেখি মার্কেটে একটি উট খরিদ করি, উট খরিদ করতে গিয়ে দেখা গেল যে আল্লাহ রসুল যে উঁটটি নিয়েছেন সেই উঁটের চাইতেও সুন্দর এবং বয়স বেশ ভালো এবং হৃষ্টপুষ্ট উট পাওয়া যাচ্ছে। ওই রকম ধরনের উট আর বাজারে পাওয়া যাচ্ছে না, বেশি দেবো কি করে, ভালো উঠতে আমি দেবো, ওই রকমই দেবো যেরকম নিয়েছেন আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা লা নাজিদ ইল্লা আফযাল মিন সিন্নহু, ইয়া রাসূলুল্লাহ যে উট আপনি নিয়েছিলেন তার কাছে তার চাইতে ভালো বয়সের এবং হৃষ্টপুষ্ট উট পাচ্ছি, তো ওই রকম পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল বললেন ইস্তারুহু ওয়া ফাতুহ, যাও সেটি খরিদ করে নাও এবং সেটি তাকে দিয়ে দাও, কারণ ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাযান, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যেই ব্যক্তি যখন পরিশোধ করে ঋণ তখন ভালোভাবে পরিশোধ করে, উত্তম ভাবে পরিশোধ করে। উত্তম ভাবে পরিশোধ করা মানে উত্তম আচরণের সাথে ঠিক তেমন যথাসময়ে এবং তার সাথে সাথে বেশি করেও দিয়ে দিলেন, ফাইন্না খায়রাকুম, সে তোমাদের মধ্যে ভালো মানুষ, ভালো মানুষ যথাসময় দিয়ে দিলে আমরা ভালো মানুষ মনে করি না। যে ব্যক্তি বলেছিল ছয় মাস হতো পাঁচ মাস আমাকে দিয়ে গেল, হ্যাঁ ভালো মানুষ আমরা মনে করি, স্বাভাবিক। আর একবার যদি এরকম কেউ করে তো দ্বিতীয়বার ভালোই বিশ্বাস হয়ে যায়। আর যারা ধোকাবাজ বেইমানি করে তারা এরকমই করে, আমাদের সমাজে ধার করজ নিয়ে যারা বেইমানি করে তাই একবার দুবার আপনাকে খুব ঠিক যথাসময়ের আগেই আপনাকে টাকা পৌঁছে দিলেন, ভালো আসতে হয়ে গেলে তখন একটা ভালো অ্যামাউন্ট আপনার কাছ থেকে ধার নিল, তারপর উঠাও, বেইমানরা এরকম করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদের আরেকটি হাদিস বলছেন কান আলী আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার করজ ছিল, ঋণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের কাছে একটি উট কিনেছিলেন, খরিদ করেছিলেন, তারপরে পয়সা বাকি ছিল, রাস্তায় ক্রয় বিক্রয়টি হয়েছিল রাস্তায় সফরে। মদিনা আসার পরে আল্লাহ রাসূল বললেন মদিনা গিয়ে তোমাকে পয়সা দিয়ে দিয়ে দিব। মদিনা আসার পরে তিনি দিলেন, হযরত জাবের বলেন ফাকাদানি ওয়া জাদানি, আল্লাহ রাসূল পরিশোধ করলেন ঋণ এবং জাদানি আমাকে বেশি দিলেন, বেশি দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে পরিশোধ করার সময় স্বেচ্ছায় যদি কেউ কিছু দিয়ে দেয় বেশি তাহলে সেটি জায়েজ, কিন্তু তার উপর যেন লোভ লালসা না থাকে, আসক্তি না থাকে, যাতে করে বেশি দেয়, আর যেই লোক বেশি দেবে তাকে আমি ঋণ দেবো, হ্যাঁ এইরকম যাতে না থাকে, আর অগ্রিম যাতে করে কোনো চুক্তিও না থাকে। আমি বলেছিলাম যে শেষখানে আপনাদের একটি বড় হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লামের স্বপ্নের, সে সম্পর্কে বলবো, সময় সন্দেবে সংক্ষেপে শুধু সুদের কথাটি বলি, বেশি সময় না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস এই জন্য বিশেষ করে আলোচনাচ্ছি। যখন ফজর নামাজ পড়া হতো আল্লাহ রসুলের এজা সাল্লাহ সালাতান আকবালা আলাইনা বিওয়াজহি, প্রতিদিন ফজর নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখটি ফিরিয়ে মুখমণ্ডল ফিরিয়ে বসে যেতেন, এটি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত ছিল। নামাজের পরে মুসল্লিদের সামনে করে বসে যেতেন, তারপর জিজ্ঞেস করতেন মান রা আমিনকুম আল্লাইলাতা রুয়ান, আজকে তোমাদের কে ভালো স্বপ্ন দেখেছে, কেউ স্বপ্ন দেখেছ, প্রতিদিন জিজ্ঞেস করতেন আল্লাহ রসুল এটি আমল ছিল, কেউ স্বপ্ন দেখেছ, যদি কেউ ভালো স্বপ্ন দেখে স্বপ্নের বিবরণ বর্ণনা করতেন যে তোমার স্বপ্নের এই বিবরণ, তোমার স্বপ্নের এই তাবির বর্ণনা করতেন। জিজ্ঞেস করলেন ফাইন রা আদম কাসাহা ফায়াকুল মাশা আল্লাহ ফাসা আলানা ইয়াউমান, একদিন এইভাবে আল্লাহর জিজ্ঞেস করলেন হাল রা আমিন আহাদ মিনকুম রুয়ান, কেউ স্বপ্ন দেখেছে, আমরা বললাম যে না কেউ স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি একটি স্বপ্ন দেখেছি, লাকিন রাআইতু লাইলাতা রাজুলাইন, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি, চমৎকার স্বপ্ন, দুইজন ব্যক্তিকে দেখছি, ফেরেশতা দুইজন মানুষের আকার ধারণ করে উপস্থিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং রাসূলুল্লাহ সাল্লামের স্বপ্ন, আর আল্লাহ রাসূলের স্বপ্ন হচ্ছে ওয়াহি, রুয়াল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহি, শয়তানের পক্ষ থেকে হতে পারে না, যেহেতু শয়তান থেকে আল্লাহ রাব্বুল তাদেরকে মুক্তিদান করেছিলেন, হেফাজত রেখেছিলেন। তো স্বপ্নে যদি আল্লাহ রসুল বা অন্যান্য কোন নবী দেখে থাকেন তাহলে সেটি সত্য স্বপ্ন এবং সেটি আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো দুই ফেরেশতা মানুষের আকার ধারণ করে আসছেন, আসার পরে ফাআখাযা বিয়াদি, আমার হাতটি ধরে নিলেন, আর না ফাআখরাজানি ইলাল আরযিল মুকাদ্দাসা, পবিত্র জমিনের দিকে আমাকে নিয়েছেন। পবিত্র জমিন আরবে মুকাদ্দাস যেমন ফিলিস্তিনকে বলা হয়েছে কোরআনে, হতে পারে ফিলিস্তিনে নিয়ে চলে গেলেন, অথবা একটি পবিত্র সুন্দর সরজমিনে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর ফায়দা রজলন জালে, সেখানে গিয়ে দেখছেন একজন লোক বসে আছে, একজন লোক বসে আছে, অরজলন কায়মন বিয়াদি কল্লুবন মিন হাদিদ, আরেকজন লোক দাঁড়িয়ে রয়েছে যার হাতে রয়েছে লোহার সাঁড়াতি, সাঁড়াতি বুঝেন। হ্যাঁ, তারপরে সেই যার হাতে যে সাঁড়াশি রেখে সে করছে কি, মুখের এই যে আপনার যে কষা কষা রয়েছে, এই কষা দিয়ে সেটিকে ঢুকিয়ে দিয়ে ফাড়তে ফাড়তে চিরতে চিরতে পিছনে এই ঘাড় পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এইভাবে ফাড়ছে, ফেলে দিয়ে আবার শুরু করছে বাম দিকে ফাড়তে ফাড়তে ফাড়তে ফাড়তে পিছন পর্যন্ত পৌঁছে দিচ্ছে। যখন এই বাম দিকে শুরু করছে তখন ডান দিকে আবার ঠিক হয়ে যাচ্ছে, এইভাবে শাস্তি দিচ্ছে। রাসূলুল্লাহ স্বপ্নে দেখছেন এইভাবে করতে আছে বারবার, আবার বাম দিক ঠিক হয়ে যাচ্ছে, বাম দিকে আবার পারছে, ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, এইভাবে চিত্তে রয়েছে। তখন আল্লাহ জিজ্ঞাসা ফকল তো মাহাজা, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম যে এ কি হচ্ছে, কি দৃশ্য, তখন ইনকারেজ আগে বড় আগে পরে বলা যায়। একজন লোককে দেখলাম যে চিঠে শুয়ে আরেকজন লোক দাঁড়িয়ে রয়েছে পাথর নিয়ে, ফায়াস দেখো দেহি রাস হয়, এবং সেই পাথর যে শুয়ে রয়েছে যে লোকটি তার মাথাতে আঘাত করছে, পাথর দিয়ে বড় পাথর দিয়ে আঘাত করছে মাথায়, আর মাথা চরলে বিচরণ হয়ে মগজ গুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এইভাবে মারছে। আবার পাথরটিকে নিয়ে আস্তে আস্তে আবার মাথা তার ঠিক হয়ে যাচ্ছে, যেমন মাথা ছিল তেমন, আবার মারছে মাথায়, আবার পাথর দূরে চলে যাচ্ছে, আর মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাচ্ছে, মগজ ছড়িয়ে চলেছে, আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে মাথা, এইভাবে শাস্তি দিতে আছে ওই লোকটি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে মানে হাজা, তাহলে ইন্তালেক চলো আগে চলে বলছি, হান্তালাখানা গেলা সাকবিন, গিয়ে দেখলাম যে একটি ছিদ্র, একটি কুয়োর মতো, কুয়ো যেমন ছিদ্র থাকে ওই রকম ছিদ্র দেখছি, মিসলা বা চুলার মতো, এখানে বলা হয়েছে মিসলা তন্নুর, চুলার মতো, চুলা বড় বড় চুলাগুলো দেখছেন কি ওপরে যেমন থাকে আপনার ছিদ্র, আলাহুদাই এখন ওপর ভাগটি বড় সংকীর্ণ, ওয়াসল ওয়াসের নিচের দিকটি একেবারে প্রশস্ত, আগুন জ্বলছে, এত অক্কাত তাও তেমন নারান, দাও দাও করে আগুন জ্বলছে, ফাইজাক তারা বাইর তাফাও হাত থাকা দাঁড়িয়া রজু, তাতে অনেক নারী পুরুষ জ্বলতে রয়েছে, নারী পুরুষ সেই আগুনে জ্বলছে, এবং চলতে চলতে আগুনের সাথে উপর দিকে একবার করে মনে হচ্ছে চলে আসছে, আবার নিচের দিকে চলে যাচ্ছে। ফায়দা খামাতা তারা যাও কি ওয়াসিহারে জালুন ওয়ানি সাউন ওরাত, উলঙ্গ নারী পুরুষ কিন্তু উলঙ্গ অবস্থায়, সকল তো মান হাজা, ইয়ে আবার কোন দৃশ্য, এরা আর কারা, কালাইন তালে ওই দুজন ফেরেশতা বলতে লাগলেন যে আগে আগে পরে বলছে, ফান্তা লাগলে হাত্তা তাই না আলা নাহরিন, তারপরে আগে গিয়ে দেখলেন একটি নহর, একটি নদী, কিসের নদী, মিন দামিন, রক্তের নদী, রক্তের নহর, ফিহা রাজুলুন কায়মুন আলা ওয়াসতিন নাহর, সেই নদীর মধ্যখানে একটি লোক হাবুডুবু করছে, রক্তের নহরে হাবুডুবু করছে মধ্যখানে, আর আরেকজন লোক ওয়ালা সাতিন নাহরে রাজুলুন বাইনা ইয়াদাই হিজারাতুন, আরেকটি লোক সেই নদীর তটে, নদীর কিনারায়, নদীর কিনারায় দাঁড়িয়ে রয়েছে, এবং তার সামনে অনেকগুলি পাথর আছে, আর ওই লোকটি মধ্যখান থেকে সাঁতার দিতে দিতে দিতে দিতে কিনারায় আসছে, যেমনই কিনারায় আসছে একটি পাথর ছুঁড়ে তার মুখে মারছে, যখন মুখে মারছে ধাক্কা খেয়ে পাথরের মার খেয়ে দূরে আবার চলে যাচ্ছে, আবার যখন আসার চেষ্টা করছে আবার একটি পাথর উঠিয়ে মারছে, এইভাবে মারতে রয়েছে এই লোকটিকে, রক্তের নদীতে হাবুডুবু করছে ওই লোকটি, মার খাচ্ছে মুখমণ্ডল, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, মার দিতে আছে এইভাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি দৃশ্য দেখছেন, জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে মাহাজা এটি আবার কি দৃশ্য, ফেরেশতা বলছেন না কিন্তু বলছেন আগে চলুন আগে চলুন, ফান্তালাখনা আরো আগে চলুন, হাত আইন তাহিনা ইলা রাউদাতিন খাজরা, সুন্দর একটি বাগানে, সবুজ বাগান, সবুজ হয়ে রয়েছে লতা পাতাই গাছপালায়, এই সবুজ বাগানে পৌঁছিলাম, ফিহা সাজারাতুন আজিমা, তাতে একটি বিরাট গাছ দেখলাম, সেই গাছের তলায় একজন শেখ বসে আছে, মানে বয়সপ্রাপ্ত ব্যক্তি মুরব্বী, এবং ছোট ছোট ছেলে মেয়েরা, ছেলে মেয়ে যারা নাবালক শিশু, আরেকজন লোককে দেখছে ওই গাছের পাশে, গাছের একটু দূরে তা সে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, সে সায়েদা শিষ্য যারা বলছে আমাকে নিয়ে গাছের উপর চড়ে গেল, গাছের উপর চড়ে যাওয়ার পর একটি ঘরে নিয়ে গেল আমাকে, লামারাকাত্তু আহসানা মিনহা, এইরকম সুন্দর অট্টালিকা সুন্দর গড় জীবনে আমি দেখিনি। রাসূলুল্লাহ বলছেন এত সুন্দর গাছের উপরে নিয়ে যাওয়ার আমাকে দেখান। সিহা রিজালন সৈয়ুকুন শাবাবুন ওয়া নিসাউন ওয়া সিবিয়ান, তাতে দেখলাম যে মুরব্বী লোকেরা রয়েছে, বয়সপ্রাপ্ত লোকেরা, যুবকরা রয়েছে, মহিলারা রয়েছে, ছোট ছোট শিশুরা রয়েছে, বিভিন্ন রকমের লোকেরাকে দেখলাম। সোমাত্রা জানি সেই ঘর থেকে দুজন ফেরেশতা আমাকে আবার বের করলো। সাইদ আবি এলা সাজার, আর একটি গাছের উপর নিয়ে গেল। সাদ খালানি দারান হে আহসান ওয়া আফজালা ফিহা শুয়ুখুন ওয়া শাবাব, আর একটি সুন্দর ঘরে, আগের ঘরটির চাইতে অনেক সুন্দর সেই ঘর, সেই ঘরে নিয়ে গেল। তো দেখলাম এত সুন্দর ঘর, সেই ঘরে দেখছি মুরব্বী আছে আর যুবকরা, ছোট বাচ্চা নিয়ে মুরব্বী এবং যুবকরা। কুলতো, তখন রাসূলুল্লাহ বলছেন যে অনেক কিছু দেখালে, অন্য হাদিসে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, এখানে আরেকটু শর্ট করে দেওয়া হয়েছে। তা ওয়াস্তমানিল্লাইলা, তা আজকে রাত্রে তো অনেক কিছু আমাকে দেখালে ঘোরালে, তো বলো কি এসব কি? ফাখ বেরানি আম্মার আয়তো, যা দেখলাম এসবগুলির বিবরণ বলো, এরকম আমি দেখলাম আমি। কালা, তখন দুইজন ফেরেশতা মানুষের আকার ধরে যে রয়েছে তার বলে নাম বলছি, আম্মাল্লাযি রায়তাহু ইয়াশাক্কু সিদকু ফাকাযাবুন ইউহাদ্দাসু বিল কাযিবাতি ফাতুহমালু আনহা তাতাবলুগু আল আফাক ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা। যে লোকটি প্রথমে দেখলে যে তার কষা দিয়ে সেই কি সানাস্তিকে ঢোকানো হচ্ছে লোহার, আর তার পিছন পর্যন্ত চিড়ে দেওয়া হচ্ছে, আবার বাম দিকে ঢোকানো হচ্ছে, আবার চিড়ে দেওয়া হচ্ছে, এই যে শাস্তি দেওয়া হচ্ছে, এ হচ্ছে মিথ্যুক। মিথ্যুক মিথ্যা কথা বলতো, জাল হাদিস গড়তো, মিথ্যা হাদিস আল্লাহর নামে মিথ্যা কথা বলতো, রসুলের নামে মিথ্যা কথা বলতো, এমনি সমাজে নিজের আদান প্রদানে মিথ্যা কথা বলতো, এবং মিথ্যা কথা ছড়িয়ে যেত। হঠাৎ করে একটি কিস্সা কাহিনী, উদ্ভট কাল্পনিক কাহিনী বলে দিল, আরে এরকম ঘটনা ঘটেছে, মিথ্যা, এবং সারা বিশ্বে তার মিথ্যা কথাবার্তা ছড়িয়ে যেত। কেয়ামত পর্যন্ত এরকম শাস্তি হতে থাকবে, যতদিন জান্নাত জাহান্নাম একটা কিছু ফয়সালা না হবে, এইরকম শাস্তি, এটি কবরের বারজাখী জীবনের শাস্তি, বারজাখী জীবনের কবরের জীবন, এই শাস্তি হতে আছে। আল্লাহ রসুলকে সেই দৃশ্যটি দেখানো হল। তারপরে ওই দুই ফেরেশতা বলছেন, ওয়াল্লাযি রায়তাহু ইউশদাখু রাসুহু, আর যাকে দেখলে যে যার মাথাতে কি করা হচ্ছে, পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, সে কোরআনের হাফেজ ছিল, কোরআনের আলেম, কোরআনের তাফসীর করতে পারতো, কোরআনের হাফেজ হয়েছিল, তারই সুন্দর কেয়ার করতে পারতো, কিন্তু নামাজে হাজির হতো না, নামাজ পড়তো না। অনেক হাফেজ কারি আমাদের দেশে রয়েছে, রমজান মাসে মুসল্লি হয়ে যায়, তারাই পড়তে যাবে, টাকা পয়সা ইনকাম, নামাজ নামাজ পড়ে না, জামাতে দেখা যায় না তাদেরকে, তাদের সম্পর্কে হাদিস। যদি এরকম কোনো আলেমও থাকে যে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কিন্তু আমল নেই, ফজর নামাজ পড়েন না, হ্যাঁ তো সূর্য ওঠার পরেই যাবে, আল্লাহ হেফাজত করে মুসলমানদেরকে, আর বিশেষভাবে আলেমদেরকে, কারিদেরকে, হাফেজদেরকে, যারা কোরআনের শিক্ষা নেওয়ার পরে যাদের চরিত্র এইরকম হয়। তো রাসূলুল্লাহ কে ওই দুই ফেরেশতা বলছেন আল্লামাহুল্লাহুল কোরআন, তাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, ফানামা আনহু বিল্লাইল, রাতে ঘুমিয়ে থাকলো, কোরআনের জ্ঞান কোরআন দান করেছে, কোরআনের হাফেজ আল্লাহ করেছে, রাতে উঠে একটু তাহাজ্জুদ পড়া উচিত ছিল, তাহাজ্জুদ না পড়লে কমপক্ষে দুই রেখার নামাজ পড়ে আল্লাহর একটু জিকির আজকার করতে, তাও করলে নফল ইবাদত তো নেই, সারা রাত গেল, তারপরে ফজরও গেল, সকাল সাতটা আটটায় রস্তে উঠছে না, ফানা মানবিল্লাহ ওয়ালাম ইয়ামাল ফিহি বিন্নাহার, আর দিনে কোনো আমল করলো না, কোরআন নিয়ে রাতে কোনো তার জিকির অজিফা নেই, মানে কোরআন তেলাওয়াত করলো না, তাহাজ্জুদ পড়লো না, ফজর নামাজ পড়লো না, আর দিনে কোনো আমল করলো না, কোরআনের আমলও নেই, বেআমল, পাপের কাজ করে, হাফেজ কারি ফিল্ম দেখে, দিনে ফিল্ম দেখে বা রাত্রে ফিল্ম দেখে, নেক আমল করে না, ইফালো বিহি ইলা ইয়াউমিল কিয়ামাত, পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে এইরকম কারি হাফেজ আলেমদেরকে। ওয়াল্লাযি রাআইতাহু ফি সাক্ব ফাহুমুজ জুনা, যাদেরকে দেখলে যে চুলার মতো একটি গর্ত, আর সেই গর্তে নারী পুরুষ উভয়ে জ্বলতে রয়েছে, তারা হচ্ছে জুনা, এরা জানি ব্যভিচার কারি এবং ব্যভিচার কারিনী নারী পুরুষ। ওয়াল্লাযি রাআইতাহু ফি নাহর, আর যাকে দেখলে যে রক্তের নদীতে হাবুডুবু করছে, আর সাঁতার কেটে যখন কিনারায় আসার চেষ্টা করছে যে কোন রকম এই রক্তের নহর থেকে মুক্তি পায়, তখন তার মুখে পাথর মারা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে কিনারা থেকে, এ হচ্ছে কি আকেল রেবা, এরা হচ্ছে সুদখোর, এ হচ্ছে সুদখোরের শাস্তি, বারজাখী শাস্তি, পরলৌকিক শাস্তি হচ্ছে যতদিন পর্যন্ত কিয়ামত হয়নি সুদখোরদের। অশেখ ফি আসলি সাজারা, আর ওই যে বড় গাছের তলায় একজন শেখ মুরব্বীকে দেখলেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। অসিবিয়ান হাওলো, তার আশেপাশে যে শিশুদেরকে দেখলে তারা কারা, আওলাদুন নাস, এগুলি হচ্ছে মানুষের শিশু, মানুষ যে কোনো মানুষের যারা নাবালক অবস্থায় শিশুরা মারা গিয়েছে, বয়সপ্রাপ্ত হয়নি, যাদের উপর শরীয়তের দায় দায়িত্ব আসেনি, 15 বছরের নিচেই তারা মারা গিয়েছে এসব শিশু, এরা হচ্ছে জান্নাতি শিশু, জান্নাতি শিশু। মুসলমানদের সন্তান হয় তাহলে জান্নাতি নিঃসন্দেহে, যারা নাবালক সন্তান শিশু মারা গেল মুসলমানদের সন্তান, কোন ইখতিলাফ মতভেদ নেই যে তারা জান্নাতি। কিন্তু অমুসলিমদের যদি সন্তান হয়, এই ক্ষেত্রে ওলামাদের বড়ই দ্বিমত রয়েছে। বিরাট একটি দল ওলামারা বলছেন যে না, তার বাবারা যে এরকম সেরকম হবে। আর তারা অনেকগুলি দলিলও পেশ করেছেন, আর বিশেষ করে সূরা হাদিদে একটি আয়াত রয়েছে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম আলহাকনা বিহিম যুররিয়াতুহুম মা আলাকনাহুম মিন আমালিহিম মিন শাই, যারা ইমানদার তাদের জুরিয়া তাদের আওলাদদেরকে তাদের সাথে মিলিয়ে দেব। তাহলে বোঝা যাচ্ছে যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের ছেলে সন্তান নাবালক অবস্থায় মারা গেলে তাদের বাবাদের সাথে তাদেরকে মিলিয়ে দেওয়া হবে এই আয়াত দ্বারা। এছাড়াও বেশ কিছু দলিল দ্বারা তারা বলছেন না, মুশরিক বা বিধর্মীদের শিশুরা যারা নাবালক অবস্থায় মারা গেছে তারা জাহান্নামী। আর একটি দল ওলামারা বলছেন যে তারা যেহেতু ফিতরাতের উপর, যেহেতু হাদিস রয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, যে কোন সন্তান যখন জন্মগ্রহণ করে তো ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপরে আবাহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইমাজ্জিসানিহি, তার মাতা পিতা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, কবর পূজারী হলে কবর পূজারী বানিয়ে দেয়, সে তো ছিল না যখন জন্মগ্রহণ করেছিল, ইসলামের উপর জন্মগ্রহণ করেছিল। সুতরাং সেই বাচ্চাগুলিও মুশরিকদের হলেও কাফেরদের হলেও জান্নাতে যাবে, আল্লাহু আলাম। যাই হোক, তারপরে আরেকটি লোককে যে ওই যে বড় গাছ, গাছের একটু দূরে একটি লোককে রাসূলুল্লাহ দেখলেন কি করছিল, আগুন জ্বালাচ্ছিল, সে হচ্ছে কে, মালিকুন খাজানুন নার, এই জাহান্নামের দারোগা, জাহান্নামের বড় দারোগা, এই দারোগা আগুন জ্বালা জাহান্নাম জ্বালাচ্ছে, তৈরি করছে। ওয়া দারুল উলা, প্রথম ঘর যেটি দেখিয়েছিলাম, একটি ঘর দেখলেন চমৎকার ঘর, দারু আম্মাতিল মুমিনিন, জনসাধারণ মুসলমান, যারা সাধারণ মুসলমান, যারা সাধারণ পর্যায়ের মুসলমান, তাদের জন্য এই জান্নাতের ঘর, এটি খুব সুন্দর ঘর। আরেকটি ঘর তারপরে যেটি অতি সুন্দর ঘর ছিল, সেটি ছিল দারু সোহাদা, শহীদদের ঘর, শহীদদের ঘর। আর একটি ঘর দেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে, সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়ান আজিবরিল ওয়া হাদা মিকাইল, তারপরে শেষখানে ওই দুইজন ব্যক্তি বলছে আমি জিবরিল আর হচ্ছে মিকাইল, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছিলাম। ফারফা রাসাকা, একটু মাথাটিকে উঠান, হ্যাঁ মাথাটিকে উঠিয়ে দেখুন, ফারাফা তো রাসি, রাসূলুল্লাহ বলছেন একটু মাথাটিকে আমি উঠিয়ে উপর দিকে চেয়ে দেখলাম, ফায়দা ফাওক মিসলু সাহাব, আমার মাথার উপর দেখি যে মেঘের মতো, মেঘমালা, এই মেঘমালা কালা যা কা মানজুলাকে, এই মেঘমালার মধ্যে যে সুন্দর ঘরটি দেখছেন, এটি আপনার মনজিল, আপনার বাসস্থান, এটি আপনার জান্নাতের ঘর। কুল তো দান, ছেলে দাও একটু যাই আমি দেখে আসি আমার ঘরটি যেমন, অন্যান্য ঘরগুলি দেখলাম একটু দেখতে দাও। তালা, তখন দুই ফেরেশতা জিবরিল এবং মিকাইল বললেন ইন্নাহু বাকি আল্লাকা উমরুন, আপনার একটু বয়স বাকি আছে, বয়স যখন 63 পৌঁছেনি, একটু বয়স বাকি আছে, লাম তাস্তাকমালু, যেটিকে এখনো পূরণ করতে পারেননি, ফালাও ইস্তাকমালতা, যদি বয়স পূরণ করে নেন, আতাই তামান জেলাকে, তাহলে আপনার আসল বাসস্থানে, আপনার স্থায়ী বাসস্থানে জান্নাতে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই ছিল শেষখানে সুদ সম্পর্কে হাদিস এবং সুদের শাস্তি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সুদ থেকে এবং সুদের মতো অন্যান্য যেগুলি হারাম কাজ বা হারাম পেশা, হারাম লেনদেন, হারাম অর্থনৈতিক কাজ কারবার, সেগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দিনের উপর কায়েম রাখেন এবং দিনের উপর আমাদের যেন ইন্তেকাল হয়, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী শরিয়া শাখায় মানে মোদারাবা, মোদারাবা ইসলামী রয়েছে, মোদারাবা মানে কাউকে পুঁজি দিয়ে দিলে পুঁজি দিয়ে ব্যবসা করানো, এটিকে আরবি ভাষায় মোদারাবা বলা হয়, হাদিসে এই শব্দটি ব্যবহার হয়েছে, এটি ভালো জিনিস। পুঁজি দিলেন এবং পুঁজি দিয়ে আপনার টাকা এবং অন্যের মেহনত, ব্যাংকের মেহনত হোক অথবা কোনো ভাইকে আপনি দিলেন, ভাই আমি সৌদি আরবে থাকছি, টাকা পয়সা আমাকে যথেষ্ট, তোমার কাছে টাকা নেই, ঠিক আছে না 50,000 টাকা তুমি ব্যবসা করো, যা হয় 50-50 বা ঠিক আছে আমাকে তুমি 30% দিয়ে তুমি 70%, যেইভাবে আপনার ইত্তেফাক হবে, কন্ট্যাক্ট হবে, যাই। ইসলামী ব্যাংক যদি কোনো দেশে থাকে তাহলে ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে পয়সা রাখা হারাম। আরেকটি মশলা জেনে নেন, গুরুত্বপূর্ণ মশলা, ইসলামী ব্যাংক যদি কোনো দেশে থাকে, ইসলামী ব্যাংক, তাহলে ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে পয়সা রাখা হারাম, জায়েজ না। সেই ব্যাংকে যেমন চাকরি করা, সেসব সুদ ব্যাংকে চাকরি করা জায়েজ না, ঠিক তেমনি সেসব ব্যাংকে টাকা পয়সা রাখা, বাতিলের সহযোগিতা করা, সুদে অংশ নেওয়া জায়েজ না, হারাম। তবে যে দেশে ইসলামী ব্যাংক নেই সেই দেশের কথা বলছিলাম, সেই দেশে টাকা রাখেন, বাধ্য তোমার ঘরে রাখতে পারতেন না, হয়তো ভয় রয়েছে তোর ডাকাতের, সেখানে রাখেন আর টাকা, সুদের টাকাটা বের করে নিয়ে ওই যেভাবে বলেছি আলোচনা তৈরি করবেন। আর আপনি আপনার দেশে ইসলামিক সিস্টেম রয়েছে, ব্যবস্থা রয়েছে, তারপরে সুদী ব্যাংকে রাখবেন, এটি হারাম। ওলামারা বলছেন মোটেই আদান প্রদান করা, যে কোনো দেশে হোক না কেন, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যায় না, সেখানে অ্যাকাউন্ট রাখা, অ্যাকাউন্ট খোলা যায় না। যদি বাধ্য হন টাকা পয়সা নিয়ে যেতে হচ্ছে তার মাধ্যমে, হয়তো ইসলামী ব্যাংকের মাধ্যমে পয়সা নিয়ে যেতে পারছেন না, এরকমও যদি কোথাও হয় তাহলে পয়সা যেতেই সেখান থেকে বের করে নেয়, গেল পয়সা, তার সাথে সাথে সেখান থেকে সুদি ব্যাংক থেকে আপনি টাকা বের করে নেন আপনার। আর একটি গুরুত্বপূর্ণ মাসলা আছে, আবার কিছু কিছু ব্যাংক আছে যাদের কাছে দুইটি কাউন্টার আছে, দুই রকম কাউন্টার, মানে ওরা সব রকমের কাস্টমারকে ধরতে চায়। একটি সুদি কাউন্টার আছে, আর একটি আছে মোদারাবা কাউন্টার, মানে আপনি ওই ইসলামী শরিয়া তরিকায় আপনি পয়সা রাখতে পারেন, আর আপনি সুদি তরিকাতেও সুদি সিস্টেমে আপনি পয়সা রাখতে পারেন। এইরকম ব্যাংকের সাথে আদান প্রদান করাও জায়েজ না। এরা হচ্ছে কি পয়সাখোর, এরা কাস্টমার ধরতে চায় শুধু। সুতরাং এগুলো হচ্ছে আসলে সুদি ব্যাংক। তার উপরে যে সুদ খেতে পারে, এক কাউন্টারে সুদ খাচ্ছে, আর কাউন্টারে আপনার শরিয়া খুলে রেখেছে, সুদ খেতে পারে, তার উপরে কি করে আস্থা করবেন যে সুদের টাকা আপনার টাকা শরিয়ার টাকা সব একাকার করে ও ব্যবসা বিজনেস করে না? হ্যাঁ, সে হারাম কাজে খাটায় না আপনার টাকা, কি করে বিশ্বাস করবেন তার কথা? কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে এরকম কাউন্টার আছে কি? কিন্তু পাকিস্তানে আছে, পাকিস্তানে একই ব্যাংকে দুই রকম কাউন্টার আছে কিছু কিছু ব্যাংকে। তো এইরকম ব্যাংক যে কোনো দেশে থাকলে তার সাথে আদান প্রদান করা যায় না, যেমন সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা যায়।